Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd, fa'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ar-Rahman 'allamal Qur'an khalaqal insan. علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله فقط بالعالمين سمست قرشان فاتذي الله কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার জ্ঞান আমাদেরকে দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে মনের কথা প্রকাশ করার ক্ষমতা দান করেছেন সালাত এবং সালাম নাযিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম পন্থায় মনের কথা পেশ করার তৌফিক দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে তাফসীর করব সূরাতুর রহমানের এই সূরা যাতে 78টি আয়াত রয়েছে আর এই সূরা মক্কায় নাযিল হয়েছে না মদিনায় বা মক্কি জীবনে নাযিল হয়েছে না মাদানী জীবনে এই নিয়ে তাফসীরকারদের দুটি মত রয়েছে একটি মত হচ্ছে মদিনার জীবনে নাযিল হয়েছে যেটাই অধিকাংশ তাফসীরগুলিতে লেখা আছে এইভাবে তবে অনেকে বলেছেন যে এটা মক্কি জীবনে নাযিল হয়েছে মক্কি জীবনের আয়াতের বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াত ছোট ছোট এই লক্ষণও পাওয়া যায় সূরা রহমানে আকিদার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা আল্লাহ পাকের ক্ষমতা কুদরতের কথা এসব কথা আকিদা বিষয় এগুলি মক্কি জীবনের নাযিল হওয়ার লক্ষণ এটাও পাওয়া যাচ্ছে তাছাড়া যখন এই সূরা নাযিল হয় তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পড়ে শোনালেন তিরমিজিতে একটি হাদিস রয়েছে পড়ে শোনালেন যখন এই নিয়ামতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান বারবার করে এই সূরায় আসলো 31 বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি উল্লেখ করেছেন এই সূরায় সাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে হে মানুষ হে জিন তোমরা অস্বীকার করবে কোন নিয়ামতকে অস্বীকার করবে এগুলি কি তোমাদের পক্ষ থেকে এগুলো কি কোনো মানুষের পক্ষ থেকে আল্লাহ পাক এই কথা বারবার করে জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা শুনালেন সাহাবায়ে কেরামরা নীরব হয়ে শুনলেন কোনো উত্তর দিলেন না তখন বললেন যে জিনদেরকে আমি দেখলাম যে তোমাদের সাথে ভালো তারা জবাব দিয়েছে যখন জিনেরা আমার সাথে রাতে সাক্ষাৎ করেছিল আর জিনদের সাথে সাক্ষাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় হয়েছিল মক্কি জীবনে হয়েছিল জিনেরা কোরআনের আয়াত শুনল কোরআনের তেলাওয়াত শুনল তারা ঈমান নিয়ে আসলো এই ঘটনা লাইলাতুল জিন জিনদের রাত বলে প্রসিদ্ধ যে হাদিসে সেটা মক্কার ঘটনা তো এই ঘটনা প্রমাণ করে যে ইসরা রহমান মক্কাতেই নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে জিনেরা তোমাদের চাইতে ভালো উত্তর দিয়েছিল এই আয়াত শুনে সবাই আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান শুনে যখনই তারা শুনছিল এই আয়াত তখনই তারা বলে উঠছিল লা বিশাইমিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন সবাই আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান হে মানুষ হে জিন তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তখন জিনেরা বলেছে লা বিশাইমিন নিআমিকা নুকাজ্জিবু রব্বানা হে আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না হে আমাদের রব ফালাকাল হাম সুতরাং সমস্ত প্রশংসা সমস্ত শুক্রিয়া একমাত্র তোমার এ কথা জিনেরা বলেছিল তাফসীর শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন আর রহমান দিয়ে রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি গুণবাচক নাম যাতে অর্থের এত ব্যাপকতা রয়েছে যে এই শব্দ বা এই গুণ আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে যতই দয়ালু ব্যক্তি হোক না কেন ব্যবহার করা প্রয়োগ করা জায়েজ নয়। আল্লাহ ছাড়া অন্য কাউকে রহমান বলা তার বেশি দয়ার কারণে জায়েজ নয়। রহমান নামটি আল্লাহ ছাড়া অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, বলা জায়েজ নয়, শরীয়তে হারাম। যেমন আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে বলা হারাম না জায়েজ, তেমনি রহমান আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। তবে আল্লাহ ফাকরুল্লাহ আলমিনের অন্য আরো বেশ কিছু গুণবাচক নাম আছে যেগুলি মানুষকেও বলা যেতে পারে, তাদের মধ্যে যদি ওই গুণটি ভালো থাকে তাহলে বলা যেতে পারে। যেমন একজন মানুষকে রহিম বলা যেতে পারে, লোকটি খুব দয়ালু, আমার আব্বা খুব দয়ালু মানুষ, বলা যাবে না আবি রহিমন, কিন্তু আবি রহমানও বলা হারাম। হ্যাঁ, তো রহমান গুণবাচক নাম হলো, যদি কোনো গুণ থাকে তো সাধারণত গুণ যার মধ্যে যে গুণটি আছে সেটা প্রয়োগ হতে পারে, কিন্তু রহমানের মধ্যে এই গুণের অর্থাৎ দয়ার গুণের, রহমতের গুণের এত ব্যাপকতা আছে যে এই ব্যাপক রহমত আল্লাহ ছাড়া কারোর মধ্যে, এই ব্যাপক দয়া আল্লাহ ছাড়া কারোর মধ্যে হতেই পারে না। সুতরাং রহমান আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যবহার করা যাবে না, হারাম। দয়া অন্য সৃষ্টির মধ্যে আছে, প্রত্যেকের মধ্যে দয়া আছে, এমনকি মানুষ জিন ছাড়াও, ফেরেশতা ছাড়াও, আরো যেসব প্রাণী রয়েছে মাখলুকাত সেসবেও দয়া আছে। হ্যাঁ, দয়া করে না? দয়া করে, এক পশু আর এক পশুর উপর দয়া করে, নিজের বাচ্চার উপর দয়া করে, পাখি পাখির বাচ্চার প্রতি দয়া করে, তাহলে দয়ার গুণ আছে। মা বাবা ছেলে মেয়েদের উপর বেশি দয়া করে, তো দয়ার গুণ আছে। কিন্তু সৃষ্টির গুণ, সৃষ্টির গুণ কারোর মধ্যে আছে? সামান্যতম, যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে সামান্য না আছে এরকম গুণ? হ্যাঁ, যদি নাই থাকলো তো পীরের আবার ছেলে কি করে দিতে পারো? পীর সৃষ্টিকর্তা, পীরের দরবারে যারা ছেলে চাইতে যায়, সন্তান সন্ততি চাইতে চায়, তাদের মধ্যে তাহলে এই গুণ আছে, এই বিশ্বাস নিয়ে যাচ্ছে। আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা আছে? একটা কিছু সৃষ্টি করেছে না করতে পারবে? যদি কেউ আকিদা রাখেছে মুশরিক কাফের, মুসলমান না। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ কোরআন এখানে বলছে যে আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা আছে? এর আগে আয়াতের তাফসীর হয়েছে, আম খালিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা এমনিতে নিজে থেকে সৃষ্টি হয়ে গেছে, এমনিতে সৃষ্টি হয়ে গেছে, আম হুমুল খালিকুন, অথবা এরকম কি যে তারা নিজেরা নিজেকে সৃষ্টি করেছে বা কেউ কাউকে সৃষ্টি করেছে, এমনটাও আছে? দুটোর কোনোটাই নেই যে এমনিতে সৃষ্টি হয়ে গেছে বিনা সৃষ্টি করাতেই, প্রাকৃতিক প্রাকৃতিক যে নাস্তিকদের কথা, এমনিতে সৃষ্টি হয়ে গেছে এ কথাও মিথ্যা। আর নিজেরা কিছু সৃষ্টি করেছে, একে অপরকে সৃষ্টি করেছে, এটাও মিথ্যা। আল্লাহ পাক রব্বুল একমাত্র সৃষ্টিকর্তা। সুতরাং খালেক কাউকে বলা যেতে পারে না, কাউকে বলা যেতে পারে, তার সামান্য কিছুও কেউ সৃষ্টি করতে পারেনি আর পারবে না, সুতরাং খালেক কাউকে বলা যাবে না। আমাদের দেশের জাহিল সমাজ কারণ নাম আব্দুল খালেক থাকলে ওকে খালেক বলে, মিস্টার খালেক, না খালেক ভাই। হ্যাঁ, খালেক ভাই, সৃষ্টিকর্তা আল্লাহ তার ভাই, জাহিল সমাজ। এইরকমই রহমান, মিস্টার রহমান, শেখ রহমান, জাহেল, এক শ্রেণীর আলেমও তো আমাদের দেশে রিপুরি বলে, জানার শিক্ষিত তো বলে, কারণ আব্দুর রহমান থাকলে ও মিস্টার রহমান ওদের কাছে। হ্যাঁ, শেখ রহমান, জাহেলের কথা হচ্ছে যে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহর নাম সম্পর্কে কিছুই জানে না। তো রহমান অর্থাৎ পরম করুণাময়, অতি দয়াবান, যার মধ্যে দয়ার কোনো সীমা নেই, তার দয়া মুসলিম কাফের সবকে সামিল, যে মানে তাকেও সামিল, যে মানে না তাকেও তার দয়া সামিল, সেই জন্য আল্লাহ তাদেরকে খেতে দেন। যদি এটা হতো যে আল্লাহর দয়া কাফের জন্য নেই, মুশরিকের জন্য নেই, মুরতাদের জন্য নেই, আল্লাহর দিনের শত্রুর জন্য নেই, তাহলে আল্লাহ দিতেন না তাদেরকে, না রিজিক দিতেন, খেতে দিতেন না, শ্বাস প্রশ্বাস নিতে দিতেন না, আল্লাহ তার জমিনে বাস করতে দিতেন না, পানি দিতেন, কিছুই দিতেন না। কাফের মুসলিম সবকে সামিল, কাফের মুসলিম ছাড়া আল্লাহ ফাকরুল আলমিনের এই দয়া রহমত সমস্ত সৃষ্টিকে সামিল। পশু পাখি কীট পতঙ্গ যা আমরা দেখি দেখি না সবকে সামনে, সমুদ্রে পানির মধ্যে আছে, কোন সৃষ্টি খোঁজ রাখেন আল্লাহ পাক ছাড়া, তারও রিজিক তার কাজ পর্যন্ত আল্লাহর দয়া পৌঁছেছে, আল্লাহর রহমত সেসবকেও সামিল। আল্লাহর রহমত শুধু দুনিয়াতে নয়, বরং দুনিয়া আখেরাত সব জায়গায় সামিল। রহমান দুনিয়া ওয়াল আখেরা, আল্লাহ পাক দুনিয়াতেও রহমান এবং আখেরাতেও রহমান। তবে আখেরাতের রহমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য রেখেছেন, অবাধ্যদের জন্য নয়। মুমিন মুসলিম আত্মসমর্পণকারী যারা বিশ্বাসে কথায় আমলে প্রমাণ করল তাদের আনুগত্য যে আল্লাহ তোমাকে মেনেছি মানছি, তাদের জন্য আখেরাতের রহমত, পক্ষান্তরে দুনিয়ার রহমত সৎ অসৎ ভালো মন্দ সকলের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন তার এই গুণবাচক নাম দিয়ে, আর রহমান। আল্লাহ পাকের যে 99টি নাম প্রসিদ্ধ রয়েছে, নবী করিম সাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। মিয়াতানিল্লাহ ওয়াহিদা, 101 কম, মান আহসাহা, যেই ব্যক্তি এই নামগুলি মুখস্থ করবে, এই নাম শুধু একটি অর্থ নয়, আহসাহা মানে যারা বলে শুধু মুখস্থ ভুল, যারা বলে শুধু পড়বে জিকির করলে শুধু পড়ে তাও ভুল, বারবার মাঝে মধ্যে পড়তে থাকে ভুল, মান আহসাহা মানে মুখস্থ করা, এগুলি জানা, এগুলির অর্থ জানা এবং এগুলি আমলে পরিণত করা, এগুলি অনুপাতে আমল করা। আল্লাহ পাক রহমান, সুতরাং রহমতের আশাবাদী তার কাছে হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এলাহ, সুতরাং এলাহ মানে মাবুদ, তাহলে ইবাদত বন্দেগী তার করবেন, ইবাদত বন্দেগী করেন, অবাধ্য না পারেন, পাঁচক্ত নামাজ পড়েন না, বলছেন যে আল্লাহ কোথায়, আল্লাহ মানলেন আপনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এইভাবে প্রত্যেকটি নাম যে রয়েছে, এই নামগুলির এহসা করা মানে এই ব্যাপক অর্থ, শব্দ থেকে শুরু করে তার অর্থ বোঝা এবং তা কাজে পরিণত করা পর্যন্ত। যদি কেউ করে দেখা যায় জান্নাত, তাহলে জান্নাতে যাবে, কারণ সেই ব্যক্তি নাফরমান হতে পারে না, সেই ব্যক্তি আল্লাহর নাম তওবা, তওবা কবুলকারী, তাহলে বিনা তওবাতে মরতে পারে না, শুধু মুখস্থ রেখেছে তওবা নাম আর গুনাহে ডুবে আছে, তওবাই করলো না, বিনা তওবা মারা গেল, হইতে পারে? যেই ব্যক্তি এই নামগুলির এহসা করবে, সহিহ বুখারীর হাদিস, অর্থাৎ এই নামগুলি বাস্তবায়ন করবে, সেই ব্যক্তি তওবাকারী হবে, আল্লাহ পাক তওবা কবুল করেন, তার নাম তওবা, তার নাম গফুর, তার নাম গাফফার, সুতরাং তার কাছে মার্জনা কামনা করবে, ক্ষমা চাইবে আল্লাহ পাক রব্বুলের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নামের দ্বিতীয় নাম হচ্ছে আর রহমান, মনে রাখবেন, যেটা হয়তো অনেকেই খেয়াল করেনি, আল্লাহ তারপরে তার নাম হচ্ছে রহমান, দ্বিতীয় নাম আল্লাহ পাক রব্বুল রহমান। এই জন্য আল্লাহ যেমন আল্লাহ ছাড়া কোনো সৎ কোনো ব্যক্তির ওপর চলবে না, কোনো কারো ওপর চলবে না ব্যবহার করা, ঠিক তেমনই রহমান আল্লাহ ছাড়া কারো জন্য প্রয়োগ করা চলবে না। আরব মুশরিকরা মক্কার কাফেররা আল্লাহ নামটি জানত এবং মানত, পক্ষান্ত রহমান নাম তারা মানত না, রহমান নাম তারা মানত না। এই জন্য হুদাইবিয়ার সন্ধির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি চুক্তি লিখালেন, আলী রাজি আল্লাহ তা লিখছিলেন, আর শুরু করে বিসমিল্লাহ রহমান রাহিম মিন মোহাম্মদ বিন আবদুল্লাহ, মোহাম্মদ বিন আবদুল্লাহর পক্ষ থেকে মা কুফারি কুরেশ বা মা কুরেশ, কুরেশের সাথে চুক্তি হতে যাচ্ছে, সন্ধি হচ্ছে, শুরুতেই বাধা দিল মক্কার কুরেশ নেতারা, যে বিসমিল্লাহ রহমান রাহিম, আরে রহমান আবার কি জিনিস, কালু আমার রহমান, কোরআনে কারিমে আয়াত রয়েছে, রহমান যখন তাদেরকে বলা হলো যে রহমানের সামনে সিজদায় অবনত হও, রহমানকে মানো, রহমানের আনুগত্য করো, কালু আমার রহমান, আমার রহমান আবার কি জিনিস, আমরা তো রহমান জানি না, আনা সুদলে মা তা আমরও না, মোহাম্মদ তুমি যাকে বলবে তাকে সিজদা করে বসবো, যা বলবে তাই মেনে নেবো, ওয়াজাদ আহমন ফুরা, আরো তাদের ঘৃণা বৃদ্ধি পেল। তো রহমান তারা মানত না, তাহলে কি করতে হবে, তারা বললো যে বেইসমেকা আল্লাহুম্মা লিখতে হবে, বিসমিল্লাহির রহমানির চলবে না, বেইসমেকা বিসমেকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, তার আল্লাহকে মানত কিন্তু রহমান তারা মানত না, আল্লাহ পাকের দ্বিতীয় গুণবাচক নাম আরো মুশরিকরা মানত না। আল্লাহ পাকের কোন নামকে কেউ যদি অস্বীকার করে তাহলে কাফের, যেমন আরো মুশরিকরা কাফের যারা বিনা তওবা বিনা ইমানে ইসলাম কবুল করে মারা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী তুমি এটাকে মুছে দিও, রহমানকে ওখানে লেখো বিসমিক আল্লাহ। আলী রাজি আল্লাহ বলছেন হতেই পারে না, আমি কাজ করতে পারবো না, আমাকে ডাকিয়ে দাও, ঠিক আছে আমি বুঝছি, কিন্তু এদের সাথে সন্ধি করতে হবে, এটা আল্লাহ রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন আর রহমান, পরম দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরম দয়ালু, এবং আল্লাহ পাকের বহু দয়া রয়েছে, রহমতের বহু বহু প্রকাশ রয়েছে আমাদের জীবনে। আল্লাহ পাকের দয়াতে আপনি কথা বলছেন, আল্লাহ পাকের দয়াতে আপনি খেতে পারছেন, আল্লাহ পাকের দয়াতে আপনি খাওয়ার পরে আবার নিকাশ করতে পারছেন, পেশাব পায়খানা ক্লিয়ার হচ্ছে, সব আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের দয়াতে আপনি চিন্তা করতে পারছেন, আপনি পাগল নন। আল্লাহ পাকের দয়াতে আপনি নড়াচড়া করতে পারছেন। আল্লাহ পাকের দয়াতে কোনটা বলে শেষ করেন? আপনি শুরু করেন আপনার নিজের থেকে, আল্লাহ পাকের দয়াতে আপনি দেখছেন, আল্লাহ পাকের দয়াতে আপনি শুনছেন, আল্লাহ পাকের দয়াতে আপনার জবান নড়ছে, হাত পা নড়ছে, কদম উঠছে, কোনটা আপনি উল্লেখ করবেন? কত নিয়ামত আপনি গণনা করবেন? আল্লাহ পাকের সাদ করেছেন, আল্লাহ পাকের নিয়ামতকে একটা একটা করে যদি গণনা করো তাহলে কখনো গণনা করে শেষ করতে পারবে না। অশেষ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, ইসলাম দিয়েছেন, হেদায়াত দান করেছেন, কোরআন সুন্নাহর অনুসারী করেছেন, শিরক বিদআত থেকে আল্লাহ পাক মুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, মন মেজাজ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের পক্ষ থেকে যা জানবো তা মানবো, এইরকম মন মেজাজ তৈরি হয়ে যাওয়া হচ্ছে ঈমান এবং আনুগত্য। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে পরম দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি অসংখ্য নিয়ামত দেখেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত প্রথমে আল্লাহ উল্লেখ করেছেন, সূরা রহমানে আল্লাহ বহু নিয়ামতের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লামাল কোরআন, আল্লাহ পাক কোরআনের শিক্ষা দান করেছেন, আল কোরআনের শিক্ষা দান করেছেন। কোন মুমিন, কোন মুসলিম তাহলে কোরআনের শিক্ষা ছাড়া মুসলিম হতে পারেন? কোরআনের শিক্ষায় বিশ্বাসী, কোরআনের শিক্ষার স্বীকৃতি যে আল্লাহ তোমার কোরআনের তালিম, কোরআনের যে দিক নির্দেশনা তা আমি মানি, এটার নাম হচ্ছে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই হচ্ছে এর অর্থ। এবং কোরআনি বিধানের বাস্তবায়ন ছাড়া কেউ মুসলিম হতে পারে না। আল্লামাল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় অনুগ্রহ রহমত হচ্ছে যে তিনি কোরআনের শিক্ষা দান করেছেন। আল্লামাহুল খালাকাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি অনুগ্রহ হচ্ছে, রহমত হচ্ছে, যেহেতু তিনি রহমান, তিনি অসংখ্য তার দয়া আমাদের উপর রয়েছে, তার মধ্যে একটি দয়া হচ্ছে যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। যদি মানুষকে সৃষ্টি না করতেন আপনার আমার কি করার ছিল? আমাদের কোনো অস্তিত্বই থাকতো না পৃথিবীতে, মানুষ নামটি আসতো না, আদম নামটি আসতো না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি আসতো না, নিজের ক্ষমতা দিয়ে চলে আসতো কেউ, আমি খোলে কোন না নিজের সৃষ্টি করে চলে আসতো, আমল খালে কোন খালাক আল ইনসান, আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। এবং মানব জাতির কথা আল্লাহ, আল্লাহ পাক জিনকেও সৃষ্টি করেছেন, আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলেন খালাক আল মালায়েকা, আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বললেন যে সেগুলি আমি সৃষ্টি করেছি, মানুষকে আমি সৃষ্টি করেছি। বিশেষভাবে আল্লাহ পাক এই জন্য উল্লেখ করলেন যে মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে ছেড়ে দেননি রাস্তায়, যে যেভাবে ইচ্ছা সেভাবে চলো, পরে তোমাদের হিসাব দেব, তাদের দিক নির্দেশনার জন্য, তাদেরকে হেদায়তের জন্য আম্বিয়া এবং রসুল পাঠিয়েছেন, অসংখ্য আম্বিয়া রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন, এমনকি জিনদের জন্য পাঠিয়েছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ রসুল মনোনীত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফী আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম এবং অতি উত্তম অবয়বে, সুন্দর গঠন দিয়ে, আহসানি তাকওয়িম। কিন্তু মানুষ যদি আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা তার সাথে সম্পর্ক না রাখে, তার সাথে সম্পর্ক হচ্ছে আবদ এবং মাবুদের সম্পর্ক, বান্দা তার মাবুদের সাথে ইবাদত বন্দেগীর সম্পর্ক রাখবে, এই ইবাদত বন্দেগীর সম্পর্ক না থাকে, এই তাওহীদের সম্পর্ক রাখবে যে এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন, তার তাওহীদকে প্রতিষ্ঠা করতে, এই সম্পর্ক যদি না থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাহলে তাদেরকে আমি একেবারে সবচেয়ে নিচে নামিয়ে দেব, নিম্ন থেকে নিম্ন স্তরে নামিয়ে দেব। আল্লাহ ফাকরা বলে আলী বলেছেন সবচাইতে নিম্ন স্তর হচ্ছে জাহান্নাম, আল্লাহ জাহান্নামে নামিয়ে দেবেন। দুনিয়াতে নিম্ন স্তরে আল্লাহ পাক পশু পাখি শুকুর কুকুর চাইতে নিকৃষ্ট বলেছেন ওদেরকে, যাদের আল্লাহ পাকের সাথে সম্পর্ক নেই, আব্দ মাবুদের সম্পর্ক নেই। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতেও আযাল আল্লাহ পাক বলেছেন নিকৃষ্ট। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের মধ্যে ভালো ভালো গুণ দিয়েছেন, তার মধ্যে একটি বড় গুণ হচ্ছে মানুষের মধ্যে কলব রয়েছে, কলবের মধ্যে চিন্তা আসে, হৃদয়ে অনেক কথা আসে জেগে উঠে, তারপরে সেগুলি বলার তৌফিক দিয়েছেন, প্রকাশ করার তৌফিক দিয়েছেন, ব্যক্ত করতে পারছি। এই যে ভিতরে এলেম আছে, জ্ঞান আছে, অনেকের মধ্যে জ্ঞান আছে কিন্তু প্রকাশ করতে পারে না, দিতে পারে না, আর এটা না ভালো করে বুঝতে, তাই না? ভিতরে অনেক কথাই টকবক টকবক করে ফুটছে যে আমি এত জানি এত জানি, এতগুলি এলেম এখানে আছে কিন্তু প্রকাশ করে যে কাউকে দিবে দেওয়ার ঢঙটা হচ্ছে না। কি পদ্ধতিতে দিলে মানুষ বুঝতে পারবে, গ্রহণ করবে, দিতে পারছে না। এটা কি যেমন তেমন নিয়ামত আল্লাহ ফখরুল আলমিনের? তারপরে এটা তো বড় হওয়ার পরে আর তারপরে এটা সব মানুষকে দেওয়া হয়নি, কিছু মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। এই নিয়ামতের কথা শুধু আল্লামাহুল বায়ানে বলা হয়নি, আল্লামাহুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দান করেছেন মনের কথা প্রকাশ করার। বায়ান মানে হচ্ছে বানা, ইয়াবিনু মানে প্রকাশ হওয়া, বাইয়ানা ইয়াবিনু থেকে বায়ান। হ্যাঁ, আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে বক্তব্যকে বয়ান বলে, আজকে আপনার বয়ান হবে অনেক কিছু শোনা যায়, তাই না? মানে মনের কথা বক্তা প্রকাশ করবেন, এই হচ্ছে বয়ান। আসলে আল্লামাহুল বয়ান, আল্লাহ ফাকরাম মানব জাতিকে সৃষ্টি করার পরে তাদেরকে মনের কথা প্রকাশ করার শিক্ষা দান করেছে, তৌফিক দান করেছেন, এই জ্ঞান দান করেছেন। ছোট থেকে শুরু করে বাল্য জীবন থেকে, একটা শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরে মনের কথা তাকে প্রকাশ করতে আমাকে খিদা লেগেছে, পারে না? পারে না, কান্নার মাধ্যমে পারে, পারে। দেখলে মা বুঝতে পারে যে ছেলেকে খিদা লেগেছে। ধীরে ধীরে যত বড় হচ্ছে ইশারাতে ইঙ্গিতে কথায়, কথা বলতে পারছে না কিন্তু বেশ কিছু তার হরকতে সে বুঝিয়ে দিতে পারছে যে আমি ওটা চাই, বাইরে যেতে চাই, সেটা বুঝিয়ে দিচ্ছে অথচ মুখ ফুটে না। আল্লামাহুল বায়ান, এইভাবে আল্লাহ ফাকরুল বায়ান শিখিয়েছেন আমাদেরকে। তারপরে আরেকটু বেড়ে আসলে যখন দুই বছর তিন বছর হয়ে গেল, যে বাকশক্তি খুললো, মুখ ফুটলো, কথা বলতে শিখলো, কত বড় নিয়ামত আল্লাহ ফাকরুল আলমিনের। আল্লাহ পাক যদি আমাদেরকে বাকশক্তি না দিতেন তাহলে আমরা গরু ছাগলের মধ্যে হয়ে যেতাম। গোবার বোবার অবস্থা কেমন? মানুষ আপনার চাইতে আমার চাইতে দেখতে সুন্দর মানুষ কিন্তু কথা বলতে পারে না, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত থেকে মাহরুম বঞ্চিত আছে। যেই নিয়ামত থেকে নিয়ামতের মর্যাদা আমরা বুঝতে পারবো না যদি আপনার কাছে আমার কাছে থাকে, কখন বুঝতে পারবো সেটা ছিল আর যদি ছিনি নেওয়া হয়। কথা বলতে পারতেন, এখন আর বলতে পারছেন না, তখন বুঝতে পারবেন এর মূল্য কত। চোখে দেখছিলেন, এখন দেখতে পাচ্ছেন না, তখন বুঝতে পারবেন যে দৃষ্টিশক্তির কত মূল্য। এই নিয়ামত আমি কোটি কোটি টাকা দিয়েও কিনে পাবো না। আল্লামাহুল বায়ান, আল্লাহ ফাকরুল আলম এইভাবে মানুষের বিভিন্ন স্তরের কথা বা সর্বস্তরের কথা আপনি চিন্তা করে দেখুন, আল্লাহ ফাকরুল মানুষকে মনের কথা প্রকাশ করার শক্তি দিয়েছেন। তারপরে মানুষ মনের কথা প্রকাশ করে দুটি উপায়ে, দুটি উপায়ে, একটা হচ্ছে এই বাকশক্তি দিয়ে, যে আমি বলছি এখন উদাহরণস্বরূপ আমি কথার দ্বারা প্রকাশ করছি আমার মনের কথা, প্রথম মনে এই কথাগুলি কল্পনা জল্পনা হচ্ছে, প্রস্তুত হচ্ছে, তারপরে কিন্তু কথাগুলি বাকশক্তি দিয়ে প্রকাশ পাচ্ছে, এটা একটা তরিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলছেন যে আমি আগে থেকে আমি প্রস্তুত করেছিলাম যে কথাগুলি আমি এখন প্রকাশ করব, বলবো। আর বক্তা যারা হয় তারা এইভাবে, ভালো বক্তা যদি হয় আর গুছিয়ে কথা বলার লোক হয় তাহলে প্রথমে অন্তরে তৈরি করে যে আমি এই কথাগুলি বলবো, আর তারপরে এখানে সেগুলি আছে, তারপরে সেগুলিকে পেশ করা হয়। আল্লামাহুল বায়ান, বায়ান পেশ করার বাক্স, যে মনের কথা প্রকাশ করার একটি পন্থা হচ্ছে এই বাকশক্তি দিয়ে, জবান দিয়ে। দ্বিতীয় হচ্ছে কলম দিয়ে, একজন মানুষ লিখা পড়াই বলতে ভালো না, একজন মানুষ বলতে ভালো না, বললে যদি বলতে দেন ওকে পাঁচ মিনিটে বলতে পারবে না, মাথার ঘাম পায়ে চলে আসবে, অথবা গুছিয়ে বলতে পারবে না, এই দিক থেকে ওই দিকে কি বললো না বললো সেই বুঝলো না। বহু শিক্ষক আছে, মাদ্রাসা হোক আর স্কুল কলেজের হোক, শিক্ষকও আছে, আর যদি বলতে লাগা মানুষের সামনে তাও আছে, বলতে পারবে না, কিন্তু লিখার ক্ষমতা আছে। কলম ধরিয়ে দেন আর খাতা দিয়ে দেন, সুন্দর লিখে যে মনে কথা আশেষ প্রকাশ করছে, ভালো ভালো বইলে ভালো রাইটার, ভালো স্পিকার আর না হলে ভালো রাইটার। দেখেন তো, বয়ান মনের কথা প্রকাশ করার এই দুই পন্থা আল্লাপাক দান করেছেন মানুষকে, লিখুনই ক্ষমতা দিয়েছেন, লিখে সারা পৃথিবীতে বড় মর্যাদা হাসিল করেছে অনেকে, বলে পৃথিবীর মধ্যে একটা বড় মর্যাদা হাসিল করছে অনেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান মানব জাতিকে দিয়েছেন, তিনি একমাত্র আল্লাহ, আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট, আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী, আশ-শামসু সূর্য, ওয়াল কামারু চন্দ্র, বিহুসবান তার হিসাব মোতাবেক চলে, আবর্তন করে, আসছে যাচ্ছে, উদয় হচ্ছে অস্ত হচ্ছে, বেহুসবান হিসাব অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হিসাব অনুযায়ী 360 দিনে বা 65 দিনে বছর হচ্ছে, চন্দ্রের মাস শুরু হচ্ছে আবার শেষ হচ্ছে, লেতা আলম আদাদ সিনিন ওয়াল হিসাব। আল্লাহ পাক বলছেন যে এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন কোরআনে কারিমে আরেক আয়াতে, যাতে করে তোমরা বছরের সংখ্যা জানতে পারো, এত বছর গেল, 360 দিন, 65 দিন হয়েছে, এক বছর চলে গেল, আর মাসের হিসাব জানতে পারো, মাস শেষ হয়ে গেল, চাঁদ শেষ হলো, মাস শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্রকে তার হিসাব অনুযায়ী সৃষ্টি করেছেন। ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, এগুলি সব আল্লাহর অনুগ্রহ, সূর্য চন্দ্র সৃষ্টি না করলে বহু ফায়দা সূর্য চন্দ্র রয়েছে, তার মধ্যে একটি আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, নাজমের প্রসিদ্ধ অর্থ হচ্ছে নাজম মানে তারকা, এই তাফসীরও করা হয়েছে, আর একটি তাফসীর করা হয়েছে ওয়াশাজার, সাজার মানে হচ্ছে গাছপালা, তাহলে তারকা যা আকাশে রয়েছে আল্লাহ পাকের সৃষ্টি, আর সাজার গাছপালা যা জমিনে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমানে যা আছে তাও আল্লাহকে সিজদা করে, আর জমিনে যা আছে সাজার তাও আল্লাহকে সিজদা করে, আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ পাকের সৃষ্টিকুল সিজদা করে, আর মানুষ তুমি সিজদা করবে না, তুমি অবাধ্য হবে, তুমি বেনামাজি হবে। নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, তো নাজম মানে তারকা, এই একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে ভিন্ন খানিকটে, সাজার মানে গাছ, কাণ্ড বিশিষ্ট গাছকে সাজার বলা হয়, আর নাজমের আরেকটি আরবি অর্থ হচ্ছে যে নাজম মানে হচ্ছে লতা বিশিষ্ট গাছ, যেসব গাছের কাণ্ড নেই, হ্যাঁ যেমন শশা গাছ, হ্যাঁ আর বকুর গাছ, লাউ, হ্যাঁ তরমুজ ইত্যাদি যত গাছ রয়েছে, আঙ্গুর। অন্নাজম ওয়াশাজারু ইয়াসজুদান, আল্লাহ বলছেন যে লতা বিশিষ্ট গাছ অন্নাজম, কোথায় তারকার অর্থ ছিল লতা বিশিষ্ট গাছ হল, ওয়াশাজারু এবং কাণ্ড বিশিষ্ট গাছ, সবগুলি গাছ লতা পাতা কি করে, ইয়াসজুদান আল্লাহ পাককে সিজদা করে, আল্লাহ পাককে সিজদা করে। কিন্তু আমাদের আল্লাহ পাক সেই দেখার ক্ষমতা দেননি, আমাদের অনুধাবন করার, অনুভব করার, কেমন করে তারা সিজদা করছে, কেমন করে তাসবিহ পাঠ করছে, তা জানার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দেননি। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফাহুনা তাসবিহাহু, এমন কিছু নেই পৃথিবীতে, সূরা ইসরা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই পৃথিবীতে, এমন কিছু আল্লাহ ছাড়া যা কিছু আছে, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, সব কিছুই কি করে আল্লাহ পাকে সিজদা করে, এমন কিছু নেই যে সিজদা করে না বা তসবিহ করে না, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই যে আল্লাহ পাকের তসবিহ পবিত্রতা ঘোষণা করে না, ইবাদত বন্দী করে না, আনুগত্য করে না, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের মহিমা ঘোষণা, তাদের তসবিহ পাঠ তোমরা অনুধাবন করতে পারো না, বুঝার মতো ক্ষমতা আল্লাহ পাক দেননি। তারপরে আল্লাহ পাকের সাথে কথা, ওয়াসসামা আরাফাহা ওয়া ওয়াযা আল মিজান, আল্লাহ ফাকরুল আলমিন আসমানকে সমুন্নত করেছেন, রাফা উঁচা করা, আসমানকে কত সমুন্নত করেছেন, কত উঁচা করেছেন সে পর্যন্ত মানুষ এখনো পৌঁছিতে পারেনি। ওয়াজা আল মিজান, এবং আল্লাহ ফাকরুল আলমিন মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন, মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন বা মানদণ্ড স্থাপন করেছেন। আল্লাহ ফাকরুল মানদণ্ড, হক বাতিলের মানদণ্ড প্রতিষ্ঠা করেছেন, কোনটা হক কোনটা বাতিল, ন্যায় অন্যায়ের মানদণ্ড আল্লাহ পাক মিজান, মিজান মানে দাঁড়িপাল্লা মানদণ্ড আল্লাহ পাক কায়েম করেছেন, স্থাপিত করেছেন। এবং আল্লাহ পাক আদেশ করছেন, আল্লাহ তাতকাও ফিল মিজান, তোমরা মানদণ্ডের ক্ষেত্রে, ওজনের ক্ষেত্রে, দাঁড়ি পাল্লায় দেওয়ার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে না, বাড়াবাড়ি করবে না। নেওয়ার সময় বেশি করে নিয়ে নিলে দাঁড়ি মেরে নিলে, আর দেওয়ার সময় দাঁড়ি মেরে কম করে দিলে, এরকম কাজ করবে না। আল্লাহ তাতকাও ফিল মিজান, এটা হতো দাঁড়ি, হলো দাঁড়ি পাল্লা। বিচার বিভাগের আদালতে, কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, সেখানেও মিজান আছে, ন্যায় আর অন্যায়ের মানদণ্ড কায়েম রাখবে, অন্যায় করবে না। আল্লাহ তাতকাউফিল মিজান, মানদণ্ডের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করবে না, কারো উপর জুলুম করবে না, নির্দোষীকে দোষী করে দেবে না, আর দোষীকে নির্দোষী করে দেবে না। যে যতটা শাস্তি পায় ততটা দিবে, তার কম দেওয়াও জুলুম এবং বেশি করাও জুলুম, আল্লাহ তাতকাউফিল মিজান। এইরকমই দেশ শাসনের ক্ষেত্রে আল্লাহ তাতকাউফিল মিজান মানদণ্ড রয়েছে, আল্লাহ ফাকরুল আর সেই মানদণ্ডকে সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ পাকের যে মানদণ্ড রয়েছে, মিজান রয়েছে, আর তাতে বাড়াবাড়ি করিও না, স্বজন প্রীতি করিও না, হ্যাঁ ভোগ বিলাস করিও না, এমন অন্যায় ভোগ বিলাস, জাতির সম্পদ আত্মসাত করে বেইমানি করে ভোগ বিলাস করিও না, বেইমানি করিও না। আজকাল কি হচ্ছে, যদি কেউ চলে আসতে পারে 5-6 বছরের জন্য, তাহলে নিজের বংশ 200-400 বছর যাতে আরো হবে না হয় এইরকম চিন্তাধারা নিজের করে নিতে হবে। দেশ গরিব, এত গরিব হয়ে গেছে দেশের মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু এক শ্রেণীর শাসক, এক শ্রেণীর নেতা, যাদের ধন সম্পদ কোথায় কোথায় যে বিশ্বের আছে, যখন তাদের বিচার হচ্ছে তখন কিছু প্রকাশ পাচ্ছে, আর অধিকাংশ প্রকাশ পাচ্ছে না। আল্লাহ ফাকরুল বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, আর তোমরা দাঁড়িপাল্লাকে ন্যায়সঙ্গত ভাবে স্থাপিত করবে বা কায়েম করবে। ওয়ালা তুকসিরুল মিজান, আর দাঁড়িপাল্লাই তোমরা কম করবে না, ওজনে কম দেবে না, যে কোনো ওজনে কম দেবে না, সে ওজন যে দাঁড়িপাল্লার ওজন হোক অথবা বিচারের ক্ষেত্রে ওজন হোক, যে কোনো ওজনের ক্ষেত্রে তোমরা কম দেবে না। ওয়াল আরদা ওয়াজা আহলিল আনাম, এবং জমিনকে, পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, স্থাপিত, ওয়াজা সৃষ্টি করা বা স্থাপিত করা, স্থাপিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন, লিল আনাম, আনাম মানে হচ্ছে খালক, সৃষ্টি জগতের জন্য, সৃষ্টিকুলের জন্য, আল্লাহ পাক সৃষ্টিকুলের জন্য এই জমিনকে কত সুন্দর করে স্থাপিত করেছেন, যে এর ওপর আমরা শুধু চলাফেরাই করি না, চলাফেরা করতে পারছি না, থাকিয়ে পড়ি না। যদি জমি থত্থর করে কাঁপতে থাকতো, স্থির না থাকতো, তাহলে চলাচল করতে পারতাম না, বাড়ি তৈরি করা তো দূরের কথা, ঘুম আসা তো দূরের কথা, হ্যাঁ আর মাল সামান রেখে শান্তিতে বসবাস করা তো দূরের কথা, পানি জাহাজে উড়ো জাহাজে চাপা তো দূরের কথা, কোনো কিছুই করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে স্থাপিত করেছেন এবং তাকে বিস্তৃত করেছেন, আল্লাহ পাক বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, ফেরাশ আল্লাহ পাক জমিনকে বলেছেন, বিছানা যেমন বিছানায় আরামে আপনি ঘুমান, সেরকম আল্লাহ পাক পৃথিবীকে বিছানার মতো করে দিয়েছেন। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম, এই পৃথিবীতে রয়েছে ফাকিহা, বিভিন্ন রকমের ফলমূল, ফাকিহা মানে ফলমূল, যেই ফলমূলের স্বাদ মানুষ গ্রহণ করে, ওয়ান নাখল এবং খেজুর গাছ রয়েছে, জাতুল আকমাম, আকমাম হচ্ছে আবরণ, আবরণকে আকমাম বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর গাছ তৈরি করেছেন, এবং খেজুর গাছের উপরে আবরণ আছে, কিভাবে ঢেকে আছে খেজুর গাছকে, নাই ডালগুলি ধীরে ধীরে খসে পড়েছে, ওর কাঠটা বের হচ্ছে না, ঢাকা ছিল কোথাও। তারপরে খেজুরগুলি যে তৈরি হচ্ছে, খেজুর যখন খেজুরের মৌসুম আসছে দেখবেন ঢাকা আছে, আবরণ দিয়ে ঢাকা আছে, তারপরে বের হচ্ছে, পাকছে, তারপরে আপনার আমার খাওয়ার মতো ব্যবহারের যোগ্য হচ্ছে। আল্লাহ জাতুল আকমাম বলেছেন এই খেজুরকে। ওয়াল হাব, রাইহান, এবং আল্লাহ তাআলা আমিন খোসা এবং ডাঁটা বিশিষ্ট দানা, হাব্বুন মানে দানা, শস্য যে কোনো দানা, সে চাউলের দানা হোক, গমের দানা হোক, যব হোক, আর মসুর হোক, আর পটুক, আল্লাহ ফাকরুল আলমিন দানা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে, খোসা বিশিষ্ট জুল আস, খোসা বিশিষ্ট, আর ডাঁটা বিশিষ্ট। আসের দুটি তাফসির করা হয়েছে, আসটা হচ্ছে যে যার উপর খোসা আছে, এখন যব আছে ধান চাউলের উপর খোসা আছে, খোসা বিশিষ্ট আর দানা, দানা বিশিষ্ট দেখেন লেগে আছে। আল্লাহ পাকরপুর এইভাবে যদি শীষটা না করত তাহলে ধান থাকতো না, শীষের মধ্যে ধারণ ক্ষমতা না রাখতো তাহলে জুড়ে পড়ে যেত। রাইহান এবং আল্লাহ পাকরা সুগন্ধির গাছও সৃষ্টি করেছেন পৃথিবীতে, এমন এমন গাছ সৃষ্টি করেছেন যাতে সুন্দর সুন্দর ঘ্রাণ রয়েছে, আল্লাহ পাক তা সৃষ্টি করেছেন। আর রাইহানের আরেকটি তফসির হচ্ছে সূরা ওয়াকিয়াতে এই রাইহান শব্দটি ওই অর্থে ব্যবহার হয়েছে, আল্লাহ পাক এখানে রিজিকের ব্যবস্থা, রাইহান মানে রিজিক, উত্তম রিজিকের আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। এতক্ষণ বেশ কিছু নিয়ামত আল্লাহ উল্লেখ করলেন, তার মধ্যে প্রথম নিয়ামত ছিল আল্লাহ পাকের কোরআনে কারীম নাজিল করা, কোরআনে কারীমের জ্ঞান দান করা। কোরআনে কারীমের জ্ঞান দান করা মানে শুধু তেলাওয়াত নয়, যেমন একসঙ্গে লোকেরা মন্ত্রের মতো তেলাওয়াত করে আল্লাহ কিতাব কিছুই বুঝলো না, হাফেজ বানিয়ে দিলে, বিরাট ব্যাপার, আমার ছেলেকে হাফেজ বানিয়ে দিয়েছি, কারণ হাফেজ বানিয়ে দেওয়ার পরে একটি অক্ষর বুঝলো না, এখন বাবা তোমাকে আয় ইনকাম করে খাওয়াইতে যাও, কোনো মসজিদ খুঁজো, তারাবি খুঁজো, আর না হয় কোথাও কোরআন পড়ে কোনো মৃত খুঁজে কোথায় মারা গেছে বক্সাবে, আর টাকা ইনকাম করে দাও, এটা উদ্দেশ্য নাই। কোরআন, কোরআন মানুষের অন্তরকে আলোকিত করার জন্য, মানুষের জীবনকে পরিবর্তন করবে, সৎ মানুষ তৈরি করার জন্য। সুতরাং কোরআনে আল্লাহ পাক কি অ্যাড্রেস করেছেন, কি সম্বোধন করেছেন, কি বলেছেন আমাকে আপনাকে জানতে হবে, আদেশ করেছেন জানতে হবে, নিষেধ করেছেন জানতে হবে, এবং তা পালন করতে হবে। এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন নাযিল করার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ হুদান লিল মুত্তাকিন বলেছেন, যারা সংযত আল্লাহ ভীরু তাদের জন্য এতে হিদায়ত রয়েছে, দিক নির্দেশনা। কোরআন কি আমাদের দেশের মানুষরা মৃত মানুষের কাজে লাগায়, পয়সাওয়ালাদের কোরআনের প্রয়োজন একমাত্র মরে গেলে হয়, বেঁচে থাকাকালীন সারা জীবন 60 বছর 70 বছর মাত্র কোরআনের কোনো প্রয়োজন হলো না, প্রয়োজন হয় বাবা মরে ছেড়ে লাগবে, কোন মোল্লা হুজুর খোঁজ কোরআন পড়াইতে হবে, বকশাইতে হবে, তখন কোরআনের দরকার। আল্লাহ হচ্ছে মুত্তাকিনদের জন্য কোরআন, মুত্তাকি যা বেঁচে আছে মুত্তাকিন তাদের জন্য কোরআনের দরকার, আর পাপিষ্টদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কোরআন বক্সে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিকে জানাজ করলে তাই বুঝলো না অধিকাংশ মানুষ। আল্লাহ পাক এসব নিয়ামত উল্লেখ করার পরে ইরশাদ করেছেন, ফাবি আইয়ি আলা ইরব্বিকুমা তুকাজিবান, আইয়ু মানে কোন, আল আলা মানে হচ্ছে নিয়ামত সমূহ, আলা আল্লাহ পাকের নিয়ামত, রব্বিকুমা তোমাদের দুইয়ের রব, কুমা দ্বিবচন আল্লাহ বলেছেন, তাহলে কাকে সম্বোধন করেছেন? আল্লাহ মানুষকে সম্বোধন করেছেন আর জিনকেও সম্বোধন করেছেন। মানুষ জিন উভয় জাতিকে আল্লাহ কেন সম্বোধন করলেন? হ্যাঁ, এই জন্য সম্বোধন করলেন যেমন মানুষকে যেমন শরীয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন ও হাদিস মোতাবেক জীবনযাপনের দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনই জিনদের ওপরও এই দায়িত্ব অর্পিত হয়েছে যে তারা কোরআন সুন্নাহ মেনে জীবনযাপন করবে, তারা আল্লাহর ইবাদত বন্দী করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ পাকের ইবাদত বন্দী করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা তরিকা মোতাবেক জীবনযাপন করবে। এই জন্য এই উভয় জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ফামি আইয়া আলা রব্বিকুমা, তোমাদের দুইয়ের, হে মানুষ হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তুকাজ্জিবান, কাজ্জাবা ইউকাজ্জিবু মানে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা, অস্বীকার করা, কাজ্জাবান মানে মিথ্যা মনে করা, অস্বীকার করা, তাই অস্বীকারের অর্থ করলাম যে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ পাক তারপরে আরো কিছু নিয়ামতের কথা বর্ণনা করেছেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন, মানুষকে মানে প্রথম মানুষকে আদম আলাইহিস সালামকে, প্রথম মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে মিন সালসাল, সালসাল থেকে। কোরআনে কারিমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ক্ষেত্রে কয়েকটি শব্দ উল্লেখিত হয়েছে, ইন্নামা সালাইসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালামের উদাহরণ, ইন্নামা সালা ঈসা, ঈসা আলাইহিস সালাম উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতো, খালাকাহু মিন তুরাব, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি দিয়ে সৃষ্টি করলেন? তুরাব, তুরাব মানে ধুলো মাটি, তুরাব মানে শুকনো ধুলো মাটি, ধুলোকে তুরাব বলে। এখানে আল্লাহ ধুলোর কথা বলেছেন। আর সালসাল আবার বিশেষ রকমের মাটি, সালসাল এমন মাটিকে বলা হয় যেই মাটি প্রথম কাদা কাদা, তারপরে কাদা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে দেখেছেন কাদা দিয়ে বর্তন পাত্র তৈরি করতে, কুমারদেরকে তৈরি করে দেখেছেন, কলস বা অন্য কিছু যে ভাঁড় টাড় ইত্যাদি তৈরি করে দেখেছেন না, তৈরি করে ওরা রোদ্রে শুকাতে যায়, এখনো পোড়ায়নি, এখন আগুনে দেয়নি, তখন রোদ্রে শুকায় তখন বাজিয়ে দেখবেন কেমন করে ঠন ঠন ঠন ঠন আওয়াজ করে। যেই কাদা পচা কাদা ছিল সেই কাদা দিয়ে কিছু তৈরি করার পরে বা এমনি রেখে দিলেন শুকিয়ে গেল ঠন ঠন করে বাজবে, ওই কাদাকে আরবি ভাষায় সলসল বলা হয়। ওই কাদাকে কি বলা হয়? সলসল বলা হয়। সলসল মানে এমন কাদা যা শুকিয়ে গিয়ে ঠন ঠন ঠন ঠন করে বাজে। হ্যাঁ, মাটির খামের তো যখন কাদা হয়ে থাকলো কিন্তু ওটা শুকিয়ে গেল, কিছু একটা বর্তন তৈরি করলেন তারপরে শুকিয়ে গেল, শুকিয়ে যাবো ঠন ঠন করে বাজে, ওর নাম হচ্ছে সলসল। আল্লাহ বলছেন আমি আদম আলী সালামকে প্রথম মানুষকে সৃষ্টি করেছি এই শুকনো কি থেকে, মাটি থেকে, যেই মাটিটা কেমন ছিল কাল ফাখার পুরো মাটির মতো, পোড়া মাটি যেমন পুরো মাটি। আচ্ছা ওটাকে পুড়িয়ে দেন, পুড়িয়ে যাওয়ার পরে বাজালে ঠন ঠন করে বাজবে, ওই রকম বাজতে শুরু করে শুকিয়ে গেলে, ভাঁড় একটা তৈরি করে এখনো পোড়াননি সেটাও বাজছে আর পুড়িয়ে দিলে বাজছে আরো বেশি বাজছে। কাল ফাখার, ফাখার তাহলে কাকে বলা হয়? এমন মাটি যেটা দিয়ে কিছু পাত্র তৈরি করে পুড়িয়ে দিলে, বা পাত্র তৈরি না করে ইট, ইট দেখেন ইট বাজবে টন টন করে, ইট যদি ভালো পুড়ে তাহলে তো কাল ফাখার। আল্লাহ বলছে পোড়া মাটির মতো, আল্লাহ পাক কাদা থেকে পচা শুকনো কাদা থেকে, সালসাল মানে শুকনো কাদা, খুব সহজ আসে, সালসাল হচ্ছে শুকনো কাদা। কোরআনে কারিমে আল্লাহ সাথে যারা হাফেজ তারা স্মরণ করুন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ক্ষেত্রে আরেকটি শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, তা হচ্ছে মিন হামাইম মাসনুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন হামাইম মাসনুন, হামা মানে হচ্ছে পচা কাদা আর মাসনুন মানে দুর্গন্ধযুক্ত সরা কাদা, পচা কাদাটা একটা গন্ধ হয়, গন্ধ নিশ্চয় আমরা কাদার দেশের মানুষ এই জন্য জানে পচা কাদাটা একটা গন্ধ, দীর্ঘদিন পচে থাকলে গন্ধ হয়, এইরকম কাদা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সবগুলি কথা ঠিক আছে, প্রথম সেটা ছিল মাটি, তারপরে তাতে যখন পড়েছে পানি, তারপরে দীর্ঘদিন ওটার পরে থেকেছে, তখন ভেসে হচ্ছে গন্ধ পচা সড়া কাদা রসাল, তারপরে সেটা দিয়ে যখন আদম আলী সাল্লামের গঠন তৈরি করা হয়েছে, তৈরি করার পরে পড়ে আছে, তখন ওটা হয়ে গেছে সালসাল, সালসাল হয়ে গেছে, তারপরে তাতে আত্মা দিয়েছেন আল্লাহ পাক। এভাবে আল্লাহ পাক আদম আলী সাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের অনুগ্রহ নাই কি? আল্লাহ যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন তো আপনি আসতেন কোথায় থেকে, আমি আসতাম কোথেকে? আল্লাহ পাকের অনুগ্রহ। ওয়া খালাকাল জান্না মিন মারিজ মিন নার, এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আগুনের ধোঁয়াবিহীন শিখা থেকে, এমন আগুন থেকে মিন নার মারিজ ধোঁয়াবিহীন, যে আগুনে ধোঁয়া ধোঁয়া নেই, আগুনের শিখাটা উঠছে লাল হয়ে, যাতে ওই ওই আগুনের মধ্যে ধোঁয়া নেই, ওই ধোঁয়া বিহীন আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল এখানে মানব জাতির উপর অনুগ্রহের কথা স্পষ্ট করেছেন, যদি আমরা বোঝার চেষ্টা করি যে আগুন থেকে সৃষ্টি করলেন আল্লাহ পাক তাকে, জিনকে মানে প্রথম জিনকে, আবুল জিনকে, জিনের বাপ হচ্ছে ইবলিস, যে ইবলিস এখনো সমুদ্রে তার আরো সিংহাসন নিয়ে বসে আছে, আর যে ইবলিস আদম আলাইহিস সালামের শত্রু, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে, আমাদের বাবা আবুল বাশার মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আবুল বাশারকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলেন, আর আবুল জিন জিন জাতির বাবা ইবলিসকে আল্লাহ পাক সৃষ্টি করলেন এই আগুন থেকে, দোয়াবিন আগুন থেকে। আগুন জ্বললে হালকা, আগুনের মধ্যে ওজন থাকে না, হালকা, আর মাটির মধ্যে ওজন আছে, ওয়েট আছে। আজকেও আমরা ভদ্র সমাজে ভারতওয়ালা মানুষকে আমরা ভদ্র বলি, যার মধ্যে ভারত্ব আছে, গাম্ভীর্য আছে, ভদ্রতার সাথে কথা বলে ভদ্র মানুষ, আর আবেগী মানুষকে একটু কিছু হইলে হইচই লাভ দিয়ে উঠে গেল, এমন রেগে গেল না, হোস দিশানে সত্তর করে কাঁপছে, ভদ্র মনে করবে না কখনো, মনে আগের লোকজনের মধ্যে ভদ্রতা কিছু নেই, একটুতে রেগে যায় আগুন হয়ে যায়, একটুতে পড়ে যায় কি। জিনদের ওপর আল্লাহ পাক মানুষকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা এই সৃষ্টির মূলেই প্রমাণিত, যে আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন। এই হিংসাতে তো আর বরদাস্ত করতে পারল না, ইবলিস হিংসা করা শুরু করলো। সুতরাং আল্লাহ পাক যখন জিনদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, অথচ জিনকে আল্লাহ আগে সৃষ্টি করেছে, জিনকে ইবলিসকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, তারপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব যখন দান করেছেন, তো এর শুকরিয়া আদায় করবে না করবে না? আল্লাহ বলছেন সাবি আইয়া আল্লাহ রব্বিকুম আতুকাজিবান, জিনদেরকে বলা হচ্ছে অন্যান্য প্রাণীর চাইতে জিন তোমাকে শ্রেষ্ঠ করেছি, সুতরাং জিন তো আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে মানুষ, হে জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ পাক সেই সত্তা যিনি দুই বা দুটি উদয় স্থানের মালিক, রব, অধিপতি, ওয়া রব্বুল মাগরিবাইন, আর দুটি অস্তা জলের, দুটি অস্ত হওয়ার স্থানের মালিক। আল্লাহ দুইটি অস্ত হওয়ার স্থান আর দুইটি উদয় হওয়ার স্থানের মালিক বলে এখানে এই আজ আল্লাহ পাক নিজেকে ঘোষণা করলেন। এই দুইটি উদয় হওয়ার স্থান আর দুইটি অস্ত হওয়ার স্থান কি? এখানে আল্লাহ পাক দ্বিবচন বলেছেন, মাশরিকাইন, দুই পূর্ব, খুব সহজ ভাষা আরো বলি, দুই পূর্বের মালিক আর দুই পশ্চিমের মালিক আল্লাহ পাক বলেছেন। মাশরিক মানে পূর্ব আর মাগরিব মানে পশ্চিম, আল্লাহ পাক দুই পূর্বের মালিক আর দুই পশ্চিমের মালিক। অন্য আয়াত আছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, হ্যাঁ, পূর্বের মালিক পশ্চিমের মালিক, এখানে এক বচন আল্লাহ পাক বলেছেন। আবার অন্য তৃতীয় আয়াতে আল্লাহ বলছেন, রব্বুল মাশারিক ওয়াল মাগারিব, হ্যাঁ, বহু বচন, আল্লাহ পাক বহু পূর্বের মালিক আর বহু পশ্চিমের মালিক, বহু উদয়স্থলের মালিক আর বহু অস্তাচলের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে এই তিনটি গুণে আখ্যায়িত করেছেন এই তিন আয়াতে, এবং এই তিন আয়াতের সমন্বয় রয়েছে, পূর্ব পশ্চিম হচ্ছে একটি একটি করে, তাই না? কিন্তু যদি সিজন ভাগ করি, কাল ভাগ করি, শীতকাল আর গ্রীষ্মকাল দুই ভাগে যদি ভাগ করি, তাহলে শীতকালে সূর্য উদয় হয় এক এক এক জায়গা থেকে, আর গ্রীষ্মকালে উদয় হয় আর এক সাইড থেকে বা আর এক দিক থেকে, পূর্ব দিক থেকে, কিন্তু স্থান আলাদা আলাদা হয়ে যায় শীতকাল আর গ্রীষ্মকালে। এই জন্য আল্লাহ পাক দ্বিবচন বর্ণনা করেছেন বা উল্লেখ করেছেন, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। আর যদি প্রতিদিনের উদয় স্থানের কথা নিই আর প্রতিদিনের অস্ত অস্ত হওয়ার স্থানের কথা নিই, তাহলে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, উদয় হওয়ার স্থান পরিবর্তন হচ্ছে সূর্যের, আর অস্ত হওয়ার স্থান পরিবর্তন হচ্ছে। এই অর্থে আল্লাহ পাক বহু বচনও একটি আয়াতে উল্লেখ করেছেন, রব্বুল মাশারিকে আল্লাহ পাক রব্বুল সবকিছু, প্রতিদিন যে সূর্য উদয় হচ্ছে তারও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, শীতকাল গ্রীষ্মকালে যে উদয়ে পরিবর্তন ঘটছে আল্লাহ পাক এরও মালিক, আওয়াজে পরিবর্তন এরও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, পূর্ব পশ্চিম সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ পূর্ব পশ্চিম সবকিছুর মালিক, সূর্যের মালিক, সূর্য উদয়ের মালিক, অস্তের মালিক, সে আল্লাহ শুকরিয়া আদায় করবে না? তার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তে আল্লাহ পাক সাবি আইয়া রব্বিকুম আতুকাজিবান, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, আল্লাহ পাকের আরো নিয়ামতের কথা বর্ণনা করছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করেন, মারাজা মানে প্রবাহিত করেন, আর সালার অর্থে আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, প্রবাহিত করেছেন। আল বাহরাইনে, বাহরাইন মানে দুই সমুদ্র, এই বাহরাইন মানে দেশ বাহরাইন নয়, বাহরাইন মানে হচ্ছে বাহরন মানে এক সমুদ্র, আর বাহরাইন মানে হচ্ছে দুই সমুদ্র। দুই সমুদ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহিত করেছেন ইয়ালতাকিয়ান, যারা পরস্পর মিলিত হয়। দুই সমুদ্রকে আল্লাহ প্রবাহিত করেছেন আবার পরস্পর মিলিত হয়, দুই সমুদ্র মানে মিষ্টি পানি আর লোনা পানি। পৃথিবীতে লোনা পানিও রয়েছে সমুদ্রে আর মিষ্টি পানিও রয়েছে, আল্লাহ পাক দুটোকে প্রবাহিত করেছেন। দেখেন, নদী নালাকে আল্লাহ পাক প্রবাহিত করেছেন, আর সমুদ্রকে আল্লাহ পাক প্রবাহিত করেছেন, লোনা পানি মিষ্টি পানি। তাহলে দুই স্থানে কোথাও মিষ্টি পানি রয়েছে, কোথাও লোনা পানি রয়েছে, এ একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে যে বহু সমুদ্র আছে, যে সমুদ্রের সঙ্গম স্থলে, যেখানে গিয়ে পানিগুলো পড়ছে গিয়ে, যেমন সমস্ত নদীর পানি গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে, তাই না? বাংলাদেশের যতগুলি নদী নালা রয়েছে সবগুলি পানি গিয়ে কোথায় যাচ্ছে? নামছে বঙ্গোপসাগরে। যেখানে পানিগুলো নামছে সেখানে মিষ্টি পানিও নামছে আর লোনা পানিও নামছে, শুধু বাংলাদেশের কথা, সারা পৃথিবীর কথা নেন আপনি। আল্লাহ পাক যেহেতু সারা দুনিয়া, সারা আসমান জমি সবকিছুর মালিক, তারপরে মিষ্টি পানি আপন গতিতে চলতে আছে, লোনা পানি আপন গতিতে চলতে আছে, একে অপরের মধ্যে ঢুকে না, দীর্ঘ সময় পর্যন্ত, অনেক দূর পর্যন্ত এভাবে চলে যায়। আল্লাহ পাক তার কথা এখানে বর্ণনা করেছেন, বাইনাহুমা বারযাখুন, আর এই দুই সমুদ্র মিষ্টি পানি এবং লবণা পানির মাঝখানে একটি মজবুত আর আল্লাহ পাকের সৃষ্টি করা আছে, আল্লাহ পাকের হুকুমের আর, আল্লাহ পাকের আদেশের আর, সৃষ্টিগত আর তৈরি করা আছে। লায়াব যে আন, যারা অতিক্রম, যা তারা অতিক্রম করতে পারে না, এক অপরের উপর সীমা লঙ্ঘন করে না, যে মিষ্টি পানি লোনা পানিতে ঢুকে গেল, লোনা পানি মিষ্টি পানিতে ঢুকে গেল, তা হয় না। এর চাইতে সহজ করে যদি আমরা বুঝাই তাহলে বুঝাইতে পারি এ আজকে, সেটা হচ্ছে যে আমাদের পাশেই লোনা পানি, আমরা দাম্মাম আছে লোনা পানি, বরং দাম্মামের তিন সাইডে লোনা পানি, ঠিক না? আর আমাদের জন্য মিষ্টি পানি ঘরে ঘরে আসছে, মাটির তলাতে সে মিষ্টি পানি আছে, হ্যাঁ, ভূগর্ভে মিষ্টি পানি আছে। মিষ্টি পানি আল্লাহ পাক যদি বাধা আর সৃষ্টি করে না রাখতেন, তাহলে সমুদ্রের পানি, যত সমুদ্রের পানি, সব এসে মিষ্টি পানিকে একাকার করে দিত, তারপরে কোনো পানি আমাদের ব্যবহারযোগ্য থাকতো না, আর আমরা বাঁচতামও না, আর এই এলাকাতে কোনো মানুষ বসবাস করতে পারত না। আর দুনিয়াতে সমুদ্রের এলাকা বেশি, সামুদ্রিক এলাকায় বেশি, তাই না? তাহলে লোনা পানির এলাকায় বেশি, তাহলে মানুষের বসবাসযোগ্যই থাকতো না পৃথিবী। যদি লোনা পানি এসে একাকার করে দিত মিষ্টি পানির এলাকাকে, তাহলে বসবাসযোগ্যই থাকতো না, আর আমরা বাঁচতাম না, কোন সৃষ্টি বাঁচত না, সব হলাকে দিত আল্লাহ পাকের কতগুলো নিয়ামত। আল্লাহ পাক বলছেন যে ভাবি আইয়া আল্লাহ রব্বে কুমার তো কাজ দিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক তারপরে ইয়াখরুজু মিনহুম আল-লুলু ওয়াল-মারজান, এই উভয় দরিয়া থেকে, এই দুই সমুদ্র থেকে মণিমুক্তা বের হয়, ওয়াল মারজান আর প্রবাল বের হয়। লোনা পানি থেকে হয়, এটা বেশি প্রসিদ্ধ। আর কোন কোন গবেষকরা আজকাল বলেছেন যে লোনা পানি ছাড়া মিষ্টি পানি থেকে মণিমুক্তা আল্লাহ পাক সৃষ্টি করেন। তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই মণিমুক্তা যা এত মূল্যবান, যাদের কাছে আল্লাহ পাক অঢেল ধন সম্পদ দিয়েছেন, তারা এসব অলংকারের জন্য, জিনতের জন্য, সাজসজ্জার জন্য ব্যবহার করে থাকে, যেগুলি আমাদের চোখে দেখতে হয় না। এই নিয়ামত কোথা থেকে তারা পান? পয়সাওয়ালারা, এই সমুদ্র থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি থেকে এসব তৈরি করে করেন, সৃষ্টি করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, এবং আল্লাহ পাকের, ওয়ালাহু মানে লিল্লাহ, আল্লাহ পাকের আল জাওয়ার, জারিয়াতুনের বহুবচন, জারিয়া মানে হচ্ছে নৌযান, পানি জাহাজ, জারিয়া মানে হচ্ছে পানি জাহাজ, জারিয়া পানি জাহাজ তো ইন্নাহা লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। কোরআনে কারিমে সূরা হাক্কাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন নূহ আলাইহিস সালামের ঘটনায়, ইন্না লাম্মা তাগাল মাউ, পানি যখন সীমা অতিক্রম করলো, আর দুনিয়ার কোন জায়গায় শুকনো থাকবে না, তখন আল্লাহ কি করলেন, হামালনাকুম, হে মানব জাতি, তোমাদেরকে আমি আরোহিত করলাম, চড়িয়ে নিলাম কোথায়, ফিল জারিয়া মানে জলযানে, পানি জাহাজে। তাহলে জারিয়া এক বচন মানে পানি জাহাজ, ওরই বহু বচন জামা হচ্ছে আল জাওয়ারি, ইয়া দিয়ে আর হালকা করে দেওয়া হয়েছে ইয়াকে হজব করি, ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহর, আর আল্লাহ পাকই মালিক ওই সবের, আল্লাহ পাকের ওই কি আল জাওয়ার আল মুনশাআত, বড় বড় পানি জাহাজ, বিশাল বিশাল পানি জাহাজ মানুষ তৈরি করে, সেগুলি আল্লাহ পাকের। আল্লাহ পাক যদি সেগুলিকে পানির উপর ভাসার ক্ষমতা না দিতেন, তাহলে ক্ষমতা ছিল যে পানি জাহাজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতে, বা মাল সামান স্থানান্তরিত করতে পারতে, এখান থেকে সারা দুনিয়াতে কত মান সামান, কত রকমের কি আজকে মানব জাতি এখান থেকে ওখানে প্রেরণ করছে, ইম্পোর্ট করছে, এক্সপোর্ট করছে, ফিল বাহরে সমুদ্রের মধ্যে, সমুদ্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় নৌযান বা পানি জাহাজ তৈরি করে রেখেছেন, সেগুলি আল্লাহ পাকের। কাল আলাম, সেগুলি কার মতো? কাল আলাম মানে কাল জিবাল, বড় বড় পর্বতমালার মতো, বড় বড় পাহাড়ের মতো উঁচা উঁচা পানি জাহাজ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এবং এগুলিকে পানির উপর চালাবার তোমাদেরকে তৌফিক দান করেছেন, পানির উপরে ভাসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন। সুতরাং তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? যখন উড়োজাহাজ ছিল না, হাজি সাহেবরা হজ করতে আসতো কোত্থেকে, হ্যাঁ, চিটাগাং থেকে পানি জাহাজ আসতো, কলকাতা থেকে পানি জাহাজ আসতো, মাদ্রাস থেকে পানি জাহাজ আসতো, বোম্বাই থেকে পানি জাহাজ আসতো, করাচি থেকে পানি জাহাজ আসতো, আর জেদ্দায় নামতো। আল্লাহ পাক যদি পানি জাহাজ না দিতেন, তাহলে হজ করার ক্ষমতা ছিল? আর্জিত হইতো অল্প কিছু লোক, কত কষ্ট করে আসতো আর কত যারা আস্তে আস্তে মরে সাপ হয়ে যেত, সাপ হয়ে যেত পায়ে হেঁটে আসলে আল্লাহ পাক জানে, তাই না? এগুলি আল্লাহ পাকের কত বড় নিয়ামত, তা আল্লাহ পাক বলছেন। তারপরে এছাড়াও বহু দিক রয়েছে নিয়ামতের এসব। মহান আল্লাহ তারপরে এরশাদ করেছেন, কুল্লমান আলাইহা ফান, যা কিছু এই ভূপৃষ্ঠের ওপর রয়েছে, আলাইহা মানে আলাল আরজে, হ্যাঁ এর আগে জমিনের কথা উল্লেখ করা হয়েছে, আলাইহা মানে আলাল আরজে, পৃথিবীর ওপর যা কিছুই রয়েছে, কুল্ল সমস্ত কিছু, ফানি মানে ধ্বংসশীল, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, এই ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল বা সব কিছুই ধ্বংস হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রব্বিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমার রবের একমাত্র চেহারা বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, আর আল্লাহ পাকের চেহারা আছে বলে, চেহারা বলে আল্লাহ পাকের সত্তাকে জাতকে উদ্দেশ্য করা হয়েছে। তবে আল্লাহ পাক ওয়াজহুনের কথা উল্লেখ করলেন এই জন্য যে আল্লাহ পাকের ওয়াজহুন আছে। ওয়াজহুন মানে কি? চেহারা। তো আল্লাহ পাকের চেহারা আছে, যেই সত্তার চেহারা আছে তিনি কি নিরাকার না সাকার? তার আকার আছে, আল্লাহ পাক সাকার নিরাকার নন। আল্লাহ পাক নিরাকারের আকীদা এই হিন্দু মতবাদ যা বিদাতীদের মধ্যে ঢুকে পড়েছে, এটা কোরআন এবং হাদিসের কথা না, এটা ইসলাম নয়, মনে রাখবেন। ওয়াবকা ওয়াজহু রব্বিকা, এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে আল্লাহ পাকের চেহারা আছে। আল্লাহ পাকের চেহারা কার মতো বলবেন? কিছু আল্লাহর মতো। হ্যাঁ, সাদৃশ্যতা পোষণ করা হারাম, তার ধরন কেমন গঠন কেমন আল্লাহ আমাদেরকে এলেন দেননি, সুতরাং কি বলবো, আল্লাহর চেহারা আল্লাহর মতো। আপনাকে যদি বলা হয় আপনার চেহারাটা কেমন ভাই, ভাই আমার চেহারা আমার মতো হবে, কি বলছেন, আমার চেহারা আমার মতো, যেমন আমি হই তেমন আমার, আপনার চেহারা বানরের মতো নয় আর শিম্পাঞ্জির মতো না আর হনুমানের মতো নয়, আপনার চেহারা আপনি মানুষ মানুষের মতো আপনার চেহারা। আল্লাহ পাক যদি মানুষ মানুষের মতো চেহারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্রষ্টা চেহারা স্রষ্টার মতো, কোন সাদৃশ্যতা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে গুণগুলি যেগুলি আল্লাহ পাক জাতি গুণীগুলি সত্তাগত গুণ, আল্লাহ পাকের চেহারার কথা, আল্লাহ পাকের হাতের কথা, আল্লাহ পাকের কদমের কথা, এগুলো কোরআনে হাদিসে এসেছে। আল্লাহ পাকের চক্ষুর কথা কোরআনে কারীম আছে, বলে তুসনা আলা আইনি, মুসা আলাইহিস সালাম যেমন লালিত পালিত হয় আমার চোখের সামনে, আইনুল মালিক আল্লাহ পাকের আছে, কিন্তু আল্লাহ পাকের এই গুণগুলি সত্তাগত গুণ জাতি গুণ আল্লাহ পাকের মতো, কারো সাথে সাদৃশ্য তো করা, সাদৃশ্য তা পোষণ করা বা সাদৃশ্য তা পেশ করা হচ্ছে হারাম এবং বিদাতপন্থীদের কাজ, আর অস্বীকার করা বিদাতপন্থীদের কাজ, দুটোই বিদাতপন্থীদের কাজ। কেউ যদি অস্বীকার করে করা না, এত অস্বীকার করলো, কেউ যদি অর্থের বিকৃতি ঘটায় অজন মানে সত্তা শুধু, আর অজনই মানলো না, মানে আল্লাহর চেহারা নেই, চেহারা বলে শুধু জাত না হচ্ছে, চেহারা নেই নিরাকার, তাহলে সে আয়াতকে অস্বীকার করলো এই অর্থের বিকৃতি ঘটিয়ে, জি যেটি গুমরাহি। ঠিক তেমন যারা সাদৃশ্যতা পোষণ করলো তারাও গুমরাহিতে লিপ্ত হইল। আল্লাহ পাক রব্বুল আলমিনের যেসব গুণ কোরআন এবং হাদিসে প্রমাণিত সেগুলি আমরা মানি কিন্তু তার ধরন জানি না, আর সেগুলি সাদৃশ্যতা পোষণ করি না, সেগুলিকে কারোর সাথে তুলনা করি না। ওয়াবকা ওয়াজহু রব্বিকা, তোমার রবের চেহারা একমাত্র স্থায়ী থাকবে। জুল জালাল, যিনি হচ্ছেন জুল জালাল, জালালওয়ালা মহিয়ান, ওয়াল ইকরাম, আকরাম ইকরাম মানে হচ্ছে সম্মান মর্যাদা, গরিয়ান বাংলায় এগুলি তর্জমা করা হয়েছে মহিয়ান গরিয়ান বলে। আল্লাহ পাক রব্বুল যিনি জুল জালাল, জুল জুল মানে ওয়ালা, হ্যাঁ জুল মাল মানে মালওয়ালা, জুল জালাল মানে যিনি একমাত্র জালালের মালিক, মহত্বের অধিকারী তিনি, অল ইকরাম এবং মান ইজ্জতের মর্যাদার অধিকারী, মহান মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করাচ্ছেন, তাহলে কোন নিয়ামতটি উল্লেখ হইল? এই যে পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, এটাও আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের পৃথিবীর সবকিছু যদি ধ্বংস না হইতো তাহলে জালেমরা জুলুম করে পার পেয়ে যেত, কিন্তু ধ্বংস হবে, ধ্বংস হওয়ার পরে আখেরাত হবে, কিয়ামত কায়েম হবে, হাসর হবে, বিচার দিবস হবে, আর সেখানে জালেম আসামি হাজির হবে, আজকে আমার জমি বেঈমানি করবে, আজকে আমার বাড়ি ঘর বেঈমানি করবে, আজকে জুলুম অত্যাচার করবে, কাউকে খুন করবে, আজকে আত্মসাৎ করবে, আজকে এই করবে সেই করবে, জেনা করবে বিচার করবে, কল্লমান আলাইহা ফান, পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর ধ্বংস হয়ে হাজির হইতে হবে আল্লাহ পাকের দরবারে, সেখানে জবাবদিহি করতে হবে, জালেম তোমার শাস্তি হবে, তোমার নেকি আমি কেড়ে নেব, তুমি আমাকে জুলুম করেছ। আল্লাহ পাকের নিয়ামত হলো না? এইভাবে যখন আয়াতকে বুঝবেন, ছোট্ট একটি আয়াত কুল্লমান আলিহা ফান, এতে আল্লাহ পাকের নিয়ামতের কথা উল্লেখিত হয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, সাবি আইয়া আলাই রব্বিক মাতুকা জীবান, তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে যে আল্লাহ পাক এইভাবে চিরকালের জন্য জালেমকে ছেড়ে দেননি, পাপিষ্টকে ছেড়ে দেননি, বরং আল্লাহর দরবারে হাজির হইতে হবে আর সেখানে জবাব দিতে হবে, আর সেখানে জবাব দিতে না পারলে, পাশ না করলে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে, লাঞ্ছিত অবদস্ত হয়ে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সত্তা যার কাছে আসমান এবং জমিনে যে কেউ আছে, আসমান জমিনে যে কেউ আছে, আসমানে কি আছে, কারা আছে, ফেরেশতারা আছেন, জমিনে মানব জাতি আছেন, আর জিন জাতি আছে, আসমান জমিনে যে কেউ আছে, মা বলেনি, মা বললে বলতাম যে অন্য পশু পাখি ইত্যাদি প্রাণী গাছপালার কথা বলতাম, আসমান জমিনে যে কেউ আছে, ফেরেশতা হোক, জিন হোক, মানুষ হোক, সকলে আল্লাহ পাকের কাছে কামনা করে, আল্লাহর কাছে দোয়া করে, আসআলু আল্লাহর কাছে যাই, আল্লাহ আমার রক্ষা করো, আল্লাহ আমার হেফাজত করো, হ্যাঁ এইভাবে আল্লাহ পাকের কাছে চাইতে থাকি। তাহলে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে চায়, মানুষ আল্লাহর কাছে চাই, আর জিনও আল্লাহর কাছে চাই, যারা কাফের তারাও চাই, জান্নাত চাই না, হেদায়াত চাই না, নিরাপত্তা চাই, পেটে খেতে চাই, যদি আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী না হয় তারপরও থাকতে চাই, বিবেকে দেন ওলা আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে চাই, তার প্রকৃতি চাই, সে যদি স্বেচ্ছায় না চায় তো অনিচ্ছাকৃত চাই, অনিচ্ছাকৃত চাই, কারণ নিরাপত্তা প্রত্যেকে চাই, পানাহার প্রত্যেকে চাই, শান্তি সবাই চাই, চাই, কিন্তু আল্লাহকে না চিনলে নাস্তিক হইলে, মুশরিক হইলে গাইরুল্লাহর কাছে গিয়ে চাই, নাস্তিক হইলে সে বলে প্রাকৃতিকভাবে হাসল করি, প্রাকৃতিক দুর্যোগ না হইলে আমরা সুখে থাকবো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু চাই। আল্লাহ পাক বলছেন, আসমান জমিনে যে কেউ আছে সকলে আল্লাহ পাকের কাছে কামনা করে চাই, আর আল্লাহ পাক দিতে থাকেন। বলুন তো, আমরা দুটো ছেলে মানুষ করতে পারি না, তাই বলি দুটোর পরে শেষ, ভাই আর বেশি পারবো না, বিরক্ত করে ফেলবে, মানুষ করতে পারি না, তাই না? দুটা ছেলে মানুষ করতে পারছেন না, দশটি ছেলের কথা ভাবতে পারেন আজকালকার যুগে, আজকালকার যুগে হাজারে একটি মানুষও দশটি ছেলের কথা ভাবে না, তাই না, নাকি একেবারে ঠিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসমানের অসংখ্য ফেরেশতা, দুনিয়ার অসংখ্য জিন, অসংখ্য মানুষ আল্লাহর কাছে চায়, আর আল্লাহ পাক দিতে থাকেন, নিতে থাকেন। আল্লাহ পাক প্রত্যেক দিন নিজ নিজ কাজে লেগেই আছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন মানে প্রত্যেক মুহূর্তে, চিন্তা করে একসাথে কত লোক আল্লাহর কাছে চাইছে, ফেরেশতা বাদ দিয়ে দেন, জিন বাদ দিয়ে শুধু মানুষ, একসাথে কত লোক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে বলতে দেখি, কত লোক আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি আমার রোগ ভালো করে দাও, কত লোকের বাড়িতে অসুস্থ আছে, এক হাসপাতালে গিয়ে দেখেন কত, তাহলে পৃথিবীতে এইরকম কত হাসপাতাল আছে, আর কত বাড়িতে বাড়িতে হাসপাতালের বাইরে অসুস্থ মানুষরা আছে, কত লোক নিঃসন্তান আছে যারা সন্তান আছে, কত লোক রিজিক পায় না রিজিক চাইছে, কত লোক নিরাপত্তা পায় না নিরাপত্তা চাইছে, আল্লাহর কাছে চাইতে আছে। কুল্লা ইয়াউমিন, প্রত্যেক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়া ফি শান, তার গুরুত্বপূর্ণ কাজে লেগে আছেন, আল্লাহ পাক নিজ কাজে লেগে আছেন। তাফসীরকাররা বলছেন, আল্লাহ পাক যে চাইছে তাকে দিচ্ছে, আল্লাহ পাক কাউকে বঞ্চিত করছেন, দিয়েছিল কিন্তু সে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর নিয়ামতের কদর আল্লাহ ছিনিয়ে নিচ্ছেন, আল্লাহ নেতাকে নামিয়ে দিচ্ছেন, আবার একজন সাধারণকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক আমিরকে গরিব করছেন, গরিবকে আমির করছেন, আল্লাহ পাক কাউকে হায়াত দিচ্ছেন, কারো বাড়িতে তো ছেলে মেয়ে ভূমিষ্ঠ হচ্ছে, কারো বাড়ি থেকে বিদায় নিচ্ছে, সুবহানাল্লাহ, পাশাপাশি বাড়িতে এক বাড়িতে ছেলে ভূমিষ্ঠ হয়েছে, আর এক বাড়ি থেকে ছেলে মারা গেছে, কার হুকুমে, আল্লাহ পাকের, আল্লাহ পাক এত দুনিয়ার কাজ সব কিছুই করছেন, রিজিক পৌঁছাচ্ছেন, ক্লান্ত হন না, না তা খুঁজে হচ্ছে না, তু ওয়ালাহ হেফুজোহমা, চিন্তা করেন না, আল্লাহ ক্লান্ত হন, ক্লান্ত হইলে মানুষ জিমাতে লাগে, তন্দ্রা চলে আসে, আল্লাহকে তন্দ্রাও আসে না, ঘুমও পায় না, যে ক্লান্ত সারাদিন ডিউটি করে যখন ক্লান্ত হয়ে ঘুম চলে আসে, তাও হয় না। আর আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াউদু হেফজুহুমা, আয়াতুল কুরসিতে একটা অংশে, যে আসমান জমিনের সমস্ত হেফাজত সুরক্ষা রক্ষণাবেক্ষণ আল্লাহকে ক্লান্ত করে না, আর আমরা ক্লান্ত হয়ে যাই। দুটো ছেলে যদি ছোট ছোট বাড়িতে থাকে ক্লান্ত হয়ে যাবে, দুটো ছেলে দু বছরের এক বছরের ছেলে খুব মুশকিল, আমি ক্লান্ত হয়ে যাই, আমার স্ত্রী ক্লান্ত হয়ে যায়, আমাদের অবস্থা দশ বছর পর একটা করে ছেলে তাতেই ক্লান্ত নাকি হয়ে যান। আল্লাহ ফাকরাবুল আলমিন দুনিয়ার সমস্ত রক্ষণাবেক্ষণ করছেন তবু ক্লান্ত হচ্ছেন না, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ ফাকরাবুল আলমিন তোমাদের কাজে লেগে রয়েছেন না, আল্লাহর কাজ তোমাদের কাজে, তোমাদের দেওয়ার কাজে, তোমাদের হায়াত মওতের কাজে, তোমাদের হেফাজতের কাজে, তোমাদের সুরক্ষার কাজে, আল্লাহ ফাকরাবুল তোমাদের প্রত্যেকটি কাজে লেগে রয়েছেন। কিন্তু আল্লাহ ফাকরাবুল লেগে থাকা আমাদের মতো নয়, আল্লাহ ফাকরাবুল আলমিনের হুকুম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আল্লাহ বলে হয়ে যাও, এ আমির তুই গরিব হয়ে যাও, তোমাকে আর আমির রাখো না, হে গরিব তুমি আমির হয়ে যাও, হে জীবিত তুমি মৃত মাইয়্যিত হয়ে যাও, ব্যাস আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলছেন সুতরাং এসব নিয়ামতকে অস্বীকার করবে, ফাবি আইয়ে আলা ইয়াব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহা সাকালান, আমি এই দুনিয়ার কাজ শেষ করি, দুনিয়াকে ধ্বংস করব, আর দুনিয়া ধ্বংস করি আমি কিয়ামত কায়েম করব, আর কিয়ামত কায়েম করি তোমাদের হিসাব নিকাশের জন্য আমি মনোনিবেশ করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহা সাকালান, আইয়ুহা সাকালান হে দুই ভারাক্রান্ত জাতি, শাব্দিক অর্থ করলাম, দুই ভারাক্রান্ত জাতি, শরীয়তের দায়িত্ব বোঝায় ভারাক্রান্ত জাতি, কে কে? মানুষ জাতি আর জিন জাতি। মানুষ সাকালান, সাকিল মানে হচ্ছে ভারী, সাকালান আল্লাহ কেন বললেন সাকালাইন বা সাকালান, হাদিস আছে সাকালাইন, যে কবরের আযাব হয়, কবরের আযাব ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, হাদিস আছে, কবরের আযাব প্রত্যেক সৃষ্টি প্রত্যেক মখলুক শুনতে পায় এই দুই সাকালাইন ছাড়া, সাকালাইন মানে মানুষ এবং জিন ছাড়া, মানুষ জিন শুনতে পায় না, কারণ মানুষ জিনের যেহেতু কবরের আযাব হয় সেই জন্য তারা শুনতে পায় না, আল্লাহ তাদেরকে শোনায় না, তারা শুনলে বাঁচতে পারতো না, সেই শুনে তারা শুনলে স্থির হয়ে যেত, স্থির থাকতে পারতো না, সে যেন কবর আজাদ আল্লাহ পাক শুনতে দেন না, গরু শুনে, ছাগল শুনে, গাধা শুনে, কুকুর শুনে, বিড়াল শুনে, সব শুনে, ইল্লা সাকালাইন হাদিস। আর এখানে আছে আইয়ুহা সাকালান, হে মানুষ হে জিন, ভারাক্রান্ত কেন বললেন, কারণ আল্লাহ পাক এদেরকে শরীয়তের দায়িত্ব ভার দিয়েছেন, পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, রমজান মাসের জাকাত দিতে হবে, হজ করতে হবে, হেজাব পর্দা করতে হবে, মহিলারা বা স্বামীরা তোমাদের স্ত্রীর হেজাব করতে হবে, হে ভাইয়েরা বোনদের তোমাদের পর্দা করাইতে হবে, হে বাবারা মেয়েদের পর্দা করাইতে হবে, ইত্যাদি শরীয়ত, হালাল হারাম বেছে চলতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিচ্ছে, মাতা পিতার সেবা করতে হবে, মানুষের হক আদায় করতে হবে, আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে, এই যে দায়িত্ব ভার আল্লাহ পাক একমাত্র মানুষকে দিয়েছেন এবং জিনকে দিয়েছেন, এই জন্য এই দুই জাতিকে আল্লাহ পাক আইয়ুহা সাকালান বলে সম্বোধন করেছেন, হে মানুষ এবং জিন জাতি তোমাদের জন্য আমি, তোমাদের হিসাব নিকাশের জন্য আমি মনোনিবেশ করব, সানা প্রভু শীঘ্রই, সা মানে শীঘ্রই, অচিরেই, অচিরেই আমি তোমাদের জন্য শাব্দিক অর্থ হচ্ছে ফারিক হব, অবসর হব, তো আল্লাহ কি ব্যস্ত আছেন, বরং এটা হচ্ছে বাক ভঙ্গিমা, বাঘ ভঙ্গিমা, আমাদের বাঘ ভঙ্গিমাটা আছে, আচ্ছা আমি তোমার জন্য তোমাদের জন্য প্রস্তুতি নিচ্ছি, মানে প্রস্তুতি মানে এই না যে সে সাজ সরঞ্জাম দিয়ে প্রস্তুতি নিচ্ছি, আচ্ছা ঠিক আছে আমার কাজ থেকে আর যা কাজ করছি করে আমি এই বাঘ ভঙ্গিমা এটা এই কাজ করব, তোমাদের সম্পর্কে এই কাজটা করবো, ভালোই হোক আর মন্দ হোক, এরকম আমরা বলে থাকি। আল্লাহ তাআলা বলে ওই বাঘ ভঙ্গিমাতে ইরশাদ করেছেন যে হে মানুষ হে জিন তোমাদের উপর আমি মনোনিবেশ করব শীঘ্রই, অর্থাৎ দুনিয়া ধ্বংস করে, যে দুনিয়া ধ্বংসের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, তারপরে তোমাদেরকে আমি হাশরের মাঠে হাজির করব আর তোমাদের হিসাব নিকাশের প্রতি আমি মনোনিবেশ করবো। সাবি আইয়া আলা, এটি হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত, সেই জন্য আল্লাহ পাক বলছে সাবি আইয়া আলা রব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই হিসাব নিকাশের কথা আল্লাহ পাক যদি জানিয়ে না দিতে তা আমাদের জীবনে সংশোধন হইত না। আপনি কেন পরেজগার বলুন তো দেখি, কেন আপনি হারাম খান না, কেন জুলুম করেন না, কেন জেনা করেন না আপনি, কেন ফিল্ম দেখেন না আপনি, কেন মাতা পিতার কষ্ট দেন না আপনি, কেন অন্যায় কাজ করেন না আপনি, কেন এক পয়সা কারণ মেরে খান না, এই ভালো গুণগুলি যার মধ্যে আছে, প্রত্যেকটির উত্তর হচ্ছে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে তার চিন্তায়। আল্লাহ তাই বলছেন যে তোমাদের উপর শীঘ্রই মনোনিবেশ করব, সেই দিন হিসাব দিতে হবে, হিসাব নেব তোমাদের। এই হিসাবের চেতনা যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর এই চেতনা আমাদের মধ্যে যদি তৈরি হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর বড় নিয়ামত পেয়ে গেলাম, সংশোধন হয়ে গেলাম, পাপমুক্ত জীবনযাপন হয়ে গেল। আল্লাহ পাকের এই বড় নিয়ামত, সেজন্য আল্লাহ পাক বলছেন এই নিয়ামত অস্বীকার করবে? এই নিয়ামত তোমাকে দিয়েছি, অসংখ্য মানুষকে বঞ্চিত রেখেছি, পাপকে পাপই মনে করে না, জুলমকে জুলমই মনে করে না। মানুষের টাকা যদি ধার পেয়ে যায় তো মনে হলো যে তার বাবার টাকা, আর দেওয়ার কোন প্রশ্নই উঠে না। এই ইতিহাস আল্লাহ পাক বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আল্লাহ বলছেন আল্লাহ পাক তারপরে এসা করছি আমা আশারাল জিন্নে ওয়াল ইনস ইনস্তাতা তুমান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলা রাব্বিকা তুকাযিবান। হে জিন এবং মানুষের দল, মা আশার মানে হচ্ছে দল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিসে রয়েছে এই শব্দটি, ইয়া মাশাআল্লাহ নিসা তাসাদদাকনা, হে নারী জাতি তোমরা দান খেরাত বেশি বেশি করো, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি বেশি দেখলাম। ইয়া মাশাআল্লাহ নিসা, নবী করিম যুবকদেরকে একবার সম্বোধন করে বলছেন ইয়া মাশাআল্লাহ শাবাব, হে যুবক দল, মানে সতামিন কুমল বাতা ফালিয়া তাযাওয়াজ, তোমাদের মধ্যে যে বিবাহ করতে পারে বিবাহ করো, সামালক হয়েছে অমাল্লামে আসতে, আর যদি বিবাহ না করতে পারো তাহলে রোজা রাখো। আশা তো আল্লাহ পাক বলছেন হে জিন এবং মানুষ জাতি, মা আশার ওর জামা হচ্ছে মা আশের, ইনিস্তাতা তো আনতান ফজুমিন আকতার ইসলামাবাদ আলার, যদি তোমরা অসক্ষম হও, যদি তোমরা পারো, তোমাদের ক্ষমতা থাকে যে আসমান জমিনের সীমানা অতিক্রম করে যাবে, ক্ষমতা আছে আসমান জমিনের সীমানা পার করে অন্য জমিনে চলে যাব, অন্য আসমানের তলায় চলে যাব, যেখানে আল্লাহর আসমান থাকবে না আল্লাহর জমিন থাকবে না, ওখানে চলে যাব, দুনিয়াতে হোক অথবা আখেরাতে হোক। এই আয়াতের তাফসীর কোন কোন তাফসীর কারণ আখেরাতের সাথে খাস করেছেন, হাশরের মাঠে বিচার দিবসে আল্লাহ ঘোষণা করবেন যে আসামি বড় বড় নেতা, বড় বড় শাসক, বড় বড় জালেম, বড় বড় পুঁজিপতি সব সকলে সেখানে হাজির হবে, পাপিষ্টরা হাজির হবে। আল্লাহ পাক বলে ইয়া মাশার আল জিন্নে ওয়াল ইনস ইনিস্তাতা, ইবলিশকে আল্লাহ বলবেন অতিক্রম করতে পারবে না, তবে আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া। আল্লাহ ক্ষমতা দিলে এটা হইতে পারে, কিন্তু আল্লাহ এই ক্ষমতা কাউকে দেয়নি আর দেবেন না, সুতরাং কেউ আল্লাহর সামনে থেকে পালাতে পারবেন না। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আইনাল মাফার, কিয়ামতে যে আল্লাহ বলবেন আইনাল মাফার, কোথায় পালাবার স্থান, কোথায় পালাবে। আখিরাতের সাথে কেউ কেউ খাস করেছেন আয়াতকে, আর এই আয়াতকে যদি আম রাখা হয় দুনিয়া আখিরাত দুটোকে, তাহলে ঠিক, তাতে কোনো অসুবিধা নেই যে দুনিয়াতে কেউ যদি আসামি সৌদি আরব অপরাধ করে পালিয়ে গেল দেশ, বাংলাদেশে অপরাধ করে একটা ভিসা নিয়ে সৌদি আরব চলে আসে, যেমন অনেক অপরাধীরা এসে এখানে আইসব অপকর্ম করেছে, একসে ওরাই করেছে খুন করে আর যত রকমের বদমাইশি করে সেখান থেকে ভিসা পেয়েছে আর পাসপোর্টও পেয়ে গেছে চলে এসছে, আর তারপরে এখানে এসে জাতিকে বদনাম করেছে, এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে এসছ, আল্লাহর দেশ থেকে যাও তো দেখি, আল্লাহর জমিন থেকে পড়াও তো, আল্লাহর আসমানের নিচে থেকে কোথাও সরো তো দেখি কোথায় যাবে, দুনিয়াতেও পারবে না আর আখেরাতে বিচার দিবসও পারবে না। আল্লাহ বলছেন যদি তোমরা পারো আসমান জমিনের সীমানা তোমরা অতিক্রম করে যাবে, ফানফুযু তাহলে অতিক্রম করো, ফানফুযু লা তানফুযু না ইল্লা বিসুলতান, আল্লাহর ক্ষমতা ছাড়া তোমরা অতিক্রম করতে সক্ষম হবে না। ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযিবান, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। হাসরের মাঠে কথা আল্লাহ পাক বলছেন ইউরসালু আলাইকুম সুআযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, সেদিন আল্লাহর দরবার থেকে পালাতে পারবে না, হিসাবের জন্য হাজির হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর সামনে হাজির, তখন ইউরসালু আলাইকুম, হে মানুষ এবং জিন জাতি, কোমা দিবস আল্লাহ বলছেন হে মানুষ জিন জাতি, তোমাদের উপর ছেড়ে দেওয়া হবে সুআযুম মিন নার, আগুনের শিখা, ওয়া নুহাসুন এবং ধোঁয়া, নুহাস মানে এখানে একটি তাফসীর হচ্ছে ধোঁয়া, আর দ্বিতীয় তাফসীর হচ্ছে নহাসনের শাব্দিক অর্থ যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে তামা, আর আল্লাহ তাকরাব্বুল আলামিন হাসরের মাঠে জাহান্নামের আগুন ছেড়ে দেবেন, জাহান্নামের আগুন গ্রাস করে নেবেন পাপিষ্টদেরকে, গোনাগার পাপিষ্টদেরকে, কাফের মুশরিক এবং বিধর্মী যারা বিনামাজি বিদিন তাদেরকে, সোয়াজু মিন্নার মানে আগুনের শিখা, আর কি অনুহাসন মানে গলিত তামা, গলিত তামা গরম উত্তপ্ত হয়ে থাকবে তা গ্রাস করে নেবে। তা নহাসন মানে তামা করা যেতে পারে, আর নহাসন মানে তাফসীরকারগণ তাবেঈনরা তাফসীর করেছেন, আর যে তাফসীর তাতে ধোঁয়ারও তাফসীর করেছেন, ফালা তান্তাসিরান তখন তোমরা প্রতিরোধ করতে সক্ষম হবে না। মানুষের উপর যখন বিপদ আপদ আসে তখন কি করে, চেষ্টা করে প্রতিরোধ করার। বাড়িতে যদি আপনার বন্যা চলে আসে তো কি করবেন, প্রতিরোধ করার চেষ্টা করবেন, বা দেশে যখন বন্যা আসে আমাদের দেশে বাঁধ নির্মাণ করে, বাঁধ বেঁধে দিয়ে নদীর পানিগুলি এদিকে আসতে দেবো না, জনবস্তি এদিকে আছে, শহর আছে, এদিকে আসতে দেবো না, তাই না, প্রতিরোধ ব্যবস্থা। তো আখেরাতে এইরকম প্রতিরোধের কোন ক্ষমতা থাকবে না, গলিত তামা গ্রাস করে নেবে, জাহান্নামের আগুনে শিখা গ্রাস করে নেবে, অথবা ধোঁয়া এসে তোমাদেরকে ঢেকে নেবে, জাহান্নামের আগুনের ধোঁয়া। ফালা তান্তাসিরান কোন রকম প্রতিরোধ করতে পারবে না, প্রতিশোধ নিতে পারবে না, নিজেরও উপকার করতে সাহায্য করতে পারবে না, আর অপরেরও সাহায্য কেউ করতে পারবে না। আল্লাহ পাক বলছেন আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, ফায়জান শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদদিহান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, স্মরণ করো যখন আসমান বীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, ইনশাক্কা মানে ফেটে যাওয়া, সহজ ভাষায় আসমান যখন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফাকানাত ওয়ারদাতান তখন সেটা রক্তবর্ণ ধারণ করবে, ফাকানাত ওয়ারদাতান এই আসমান, জি শক্ত আসমান, আসমানের যেটা যেটা পুরোটা আসমান, যেটা আসমান শুধু এই আসমানটা 500 বছর রাস্তা, আর এক আসমান থেকে আর এক আপার 500 বছর রাস্তা। কিতাবুত তাওহীদ একটি হাদিস, যখন তাওহীদের দরস ছিল তখন সেটা আপনাদের সামনে পেশ করেছিলাম, সেই আসমানের অবস্থা কি হবে আল্লাহ পাকের হুকুমে, সেটা রক্ত বর্ণ হয়ে যাবে, কাদদিহান লাল চামড়ার মতো, আগুনে জাহান্নামের আগুনে জ্বলছে তাও শেষ হয়ে যাবে, এক তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ইজাসমাউন সাফাত, হ্যাঁ ইজাসমাউন ফাতারাত, আল্লাহ পাক বলছে এখানে ফাইজান সাক্কাতের সময় আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চিন্ন হয়ে যাবে, আর লাল বর্ণ হয়ে যাবে আগুনে জাহান্নামের আগুনের তাপে। হাবি আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, ফায়াউমাইযিল্লা ইউসআলু আন যানবিহি ইনসুন ওয়ালা জান, সেই দিন না কোনো মানুষকে না কোনো জিনকে তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই দিন কোনো মানুষকে কোনো জিনকে গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কেমন কথা, মনে হচ্ছে উল্টো কথা তাই না, সেই দিন মানে কিয়ামতের দিন, যদি কিয়ামতের দিন আর কিয়ামতের দিন তো গুনাহ আর যার মানুষকে গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জিনকে জিজ্ঞাসা করা হবে, এদেরই তো শরীয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ বলছেন লা ইউসআলু, জিজ্ঞাসা করা হবে না, তাহলে এর অর্থ বুঝতে হবে যেমন ভাবে তাফসীর কারগণ এর অর্থ করেছেন। প্রথম অর্থ হচ্ছে যে ফায়াউমাইজিন মানে যখন কবর থেকে উঠার দিন, এখনো হাসরের মাঠে বিচারের জন্য উপস্থিত হয়নি, কবর থেকে উঠেছ এখন আর কোনো জিজ্ঞাসা নাই, চলো পৌঁছো হাসর মাঠে, নিজ নিজ কবর, যেই দেশে যার কবর থাক, যেই দেশে যে হালাক হোক ধ্বংস হয়েছে, যেখানে যার হাড়হাড়ি সরেছে গলেছে সেখান থেকে, একটি ক্ষুদ্র সরিষার দানার সমান এই বিশেষ পৃষ্ঠ দেশে নিম্ন ভাগে একটি হাড্ডি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সেটা মাটিতে খেতে পারবেন না, সেটা মাটিতে খেতে পারে, সেখান থেকে আল্লাহ পাকের বলে এই শরীরের হাড় মাংস সবকিছু তৈরি করে উঠাবেন, আর কবর থেকে উঠে মাটি থেকে উঠে আল্লাহর সামনে হাজির হবে, তখন জিজ্ঞাসা করা হবে না, তখন শুধু হাজির হব, এসো কিয়ামতের মাঠে আল্লাহ পাক হাজির করবে, এই একটি তাফসীর করা হয়েছে। তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হবে যখন হিসাব নিকাশ শুরু হবে, একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর শুনেন, দ্বিতীয় তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সেই দিন গুনাহ সম্পর্কে কোনো মানুষকে জিজ্ঞাসা করা হবে না, জিনকে জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা দুই রকম, জিজ্ঞাসা হচ্ছে দুই রকম, এক হচ্ছে প্রমাণ করার জন্য, যেমন আসামিকে জিজ্ঞাসা করা হয়, আসামিকে আদালতে ধরে নিয়ে গিয়ে বা পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে কি করা হয়, জিজ্ঞাসা করা হয়, এই তুমি চুরি করেছো, তুমি খুন করেছো, জিজ্ঞাসা করছে, কিন্তু যে তদন্তকারী সে সন্দেহের মধ্যে আছে, হতে পারে এই কাজ করেছে আর হতে পারে যে করেন, তাহলে এখন তদন্ত চলছে, এইরকম জিজ্ঞাসা আল্লাহ পাক করবেন না, কারণ প্রথম কথা আল্লাহ আলেমুল গায়ব, সবকিছুই জানেন, কি করেছো না করেছো আল্লাহর কাছে সমস্ত ডাটা আছে, সবকিছুই আল্লাহ পাক জানেন প্রথম কথা। দুই নম্বর কথা, আল্লাহ পাকের ফেরেশতা কি রামান কাতে বিনা ইয়ালামুনা মা তাফালুন, তারা লিখে রেখেছে, ইন্না রুসুলানা ইয়াকতুবুনা আমার রসুলগণ অর্থাৎ আমার দূতগণ ফেরেশতাগণ লিখত যা কিছু তোমরা করেছ। তারা লিখেছেন তাহলে আল্লাহ পাকের রেকর্ড হয়ে আছে আমল নামা যার নাম, হ্যাঁ সাহাইফুল আমাল কর্মলিপি, এই আমল নামাতে সব লিখা আছে, লিখা আছে। তারপর আল্লাহ পাক জানছেন, উপরন্তু আর জিজ্ঞাসা প্রমাণ করার জন্য জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই আয়াতে এই অর্থ বোঝানো হয়েছে যে সেখানে এই উদ্দেশ্যে জিজ্ঞাসা করা হবে না। আর যেখানে হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, পাঁচটি নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার নামাজ সম্পর্কে প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে, হকের ক্ষেত্রে প্রথম হিসাব হবে খুন সম্পর্কে, যে কেউ কাউকে যদি খুন করে থাকে ইত্যাদি, তাহলে জিজ্ঞাসা করাও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সেই দিন। এই জিজ্ঞাসা শাসনমূলক জিজ্ঞাসা হবে, ধমকমূলক জিজ্ঞাসা হবে, শাস্তিমূলক জিজ্ঞাসা হবে। জিজ্ঞাসা দুই রকম, একটা হচ্ছে তদন্ত করার জন্য যে লোকটা করেছে না করেনি, এইরকম জিজ্ঞাসা কেমন দিন হবে না। তাহলে এই আয়াতে যেটা অস্বীকার করেছে সেটা হচ্ছে এই জিজ্ঞাসা। আর যে আয়াতগুলিতে যে হাদিসে বলা হয়েছে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন, আল্লাহর কাছে প্রশ্ন করা হবে, অর্থাৎ শাসনমূলক ধমকমূলক শাস্তিমূলক জিজ্ঞাসা করা হবে। আর যদি কেউ সেই সময় অস্বীকার করে, হাত পা তখন বলতে শুরু করবে, আলিয়ামা নাখতে মাল আফওয়াহিম ওয়া তাকাল্লামুনা আইদিহিম ওয়া তাকাল্লামুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, মুখে যখন মিথ্যা কথা বলছিল মোহর লেগে গেছে, বউ হয়ে গেছে, আর বলতে পারছেন না। তো কাল্লে মনে হয় হাতে কথা বলে আল্লাহ করেছে, আল্লাহ অন্যায় করেছে, এই পাপ করেছে, অর্থাৎ সাথে আর পায়ে সাক্ষী দিতে শুরু করবে। বরং অন্যায়াতে আছে যে চামড়া পর্যন্ত সাক্ষী দেবে, জবান সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করে, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সংশোধন করার তৌফিক দান করেন, তওবা করার জন্য তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সেই দিন জিজ্ঞাসা করা হবে না কোনো মানুষ এবং জিনকে। তার দুটি ব্যাখ্যা বা দুটি তাফসীর বললাম, থাকে আইয়ে আলা ইরব্বিকুম মা তুকাযিবান, সুতরাং হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, আর সেই দিন পাপিষ্টদেরকে চিনে নেওয়া হবে। পাপিষ্টরা মুজরিম মানে হচ্ছে অপরাধী, পাপিষ্ট অপরাধীদেরকে সেই দিন চেনা যাবে, বেশি মাহুম তাদের চেহারা দেখে, তাদের লক্ষণ দেখে, চেহারা দেখলে চেনা যাবে। যেমন জান্নাতীদেরকে নামাজীদেরকে চেনা যাবে তাদের লক্ষণ দেখে, কি কি লক্ষণ, কিয়ামত মাঠে আসারের সুযোগ দেখছে, আর উজুর অঙ্গগুলি চমকে, পাঁচটি অঙ্গ যে উজুর আছে, পাঁচটি অঙ্গ দুই পা দুই হাত আর এই মুখমণ্ডল চমকিবে, এই দেখে নেক লোকদেরকে নামাজিদেরকে চেনা যাবে। ঠিক তেমনি যারা বেদিন কাফের মুশরিক বেনামাজি পাপিষ্ট কাবিরা গোনা করে মরেছে বিনা তাওবায়, ইউরাফুল মুজরিমুন বিসিম, তাদের কিছু লক্ষণ হবে, সেই লক্ষণ দেখে চেনা যাবে। মুখ হবে কালো, ওজুহুম মুসওয়াদ্দা, আল্লাহ করে বলছেন তাদের মুখ একেবারে কালো হবে, আর তারা হতভম্ব হবে, যেমন ভয়ে ভীত ব্যক্তিকে দেখা যায়, ভীত সন্ত্রস্ত ভয়ে কম্পিত অবস্থায় হবে। এইসব দেখে চেনা যাবে যে এরা হচ্ছে মুজরিমিন, এরা হচ্ছে পাপিষ্ট অপরাধী। ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তখন তাদেরকে পকড়াও করবেন আল্লাহর ফেরেশতারা, তাদেরকে পকড়াও করা হবে, অর্থাৎ কে পকড়াও করবেন, ফেরেশতারা পকড়াও করবেন, বিন্নাওয়াসি নাসিয়াতুন বলতে, নাসিয়া মানে কপাল, আর ঝুঁটি ধরে, এই ঝুঁটি ধরে আর ওয়াল আকদাম পা ধরে, তাহলে একদিকে মাথা ঝুঁটি ধরে আর আরেকদিকে পা ধরে গুটিয়ে নিয়ে তারপরে কি করা হবে, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ আকবার, কত লাঞ্ছিত অবস্থায় অপদস্থ অবস্থায় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, সাবিআই আলা রাব্বিকুম মাতুকাযিবান, হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। হাযিহি জাহান্নামুল লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই তো জাহান্নাম, এই জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হলো, যেই জাহান্নামকে যারা অপরাধী তোমাদের মতো তারা মিথ্যা মনে করত। জাহান্নামের কথা এগুলো হুজুরদের কথা, এগুলো এক শ্রেণীর মোল্লাদের কথা, এইসব কথা বলত, এইসব কথা ও প্রাচীন যুগের কিচ্ছা কাহিনী, এগুলো আর সায়েন্সের যুগে চলে না, শয়তানদের কথা, মুজরিমদের কথা। ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন, আর তারা ঘুরপাক খেতে থাকবে, বাইনাহা ওয়া জাহান্নাম এবং ওয়া বাইনা হামীমিন আন, আর গরম উত্তপ্ত পানির মাঝখানে জাহান্নামে জ্বলতে থাকবে, আর গরম পানি খেতে দেওয়া হবে, গরম পানিতে ডুবানো হবে, আর ওর মাঝে ঘুরপাক খেতে থাকবে। এত উপনাবেই না হবে না হামি মিন্তান অস্বীকার করি না। জান্নাতীদের জন্য আল্লাহ ফাকরাব্বুল আলম যে সব নিয়ামত তৈরি করে রেখেছেন সেসবের কিছু ঝলক আল্লাহ ফাকরাব্বুল আলমিন এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন জাহান্নামীদের আলোচনার পরে, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, এখান থেকে জান্নাতের আলোচনা শুরু হচ্ছে। আর কোরআনে কেরিমের আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা ভঙ্গিমা হচ্ছে যে যখনই আল্লাহ পাক জাহান্নামের কথা বর্ণনা করেছেন তার সাথে সাথে তার পাশে জান্নাতের কথা বর্ণনা করেছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জান্নাতের কথা এবং জান্নাতীদের কথা বর্ণনা করে থাকেন, তো তার সাথেই জাহান্নামের কথা এবং জাহান্নামীদের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যাতে করে মানদণ্ডটা ঠিক থাকে, দাঁড়ি পড়লার মানদণ্ড ঠিক থাকে। শুধু জান্নাতের কথা শুনলে মনে করতো মানুষ যে জান্নাত খুব সহজ, পাপ করেও জান্নাত পাওয়া যেতে পারে। যেমন এক শ্রেণীর পাপি মুসলিমরা মনে করে যে জন্মসূত্রে মুসলিম হলেই জান্নাত পাওয়া যেতে পারে, শুধু জাহান্নামের কথা হলে মানুষ নিরাশ হয়ে যেত, ভয়ে এত ভীত সন্ত্রস্ত হইত আর নিরাশ হয়ে যেত যে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না, আর জান্নাত মনে হয় পাওয়া যাবে না। এই দুটো ব্যালেন্স যাতে করে ঠিক থাকে এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলমিন জান্নাতীদের কথা বর্ণনা করেছেন, তার সাথে জাহান্নামীদের কথা বর্ণনা করেছেন, যাতে জান্নাতের জন্য আগ্রহী হয় মানুষ এবং জাহান্নামকে ভয় করে। জাহান্নামীদের অবস্থা বর্ণনা করেছেন যাতে করে যারা পাপিষ্ঠ গুনাহগার তারা সতর্ক হয়, আর সৎকর্মশীল আর তারা জান্নাতের যেমন আশাবাদী হবে তেমনি গুনাহ থেকে তারা সতর্ক সাবধান থাকবে, যাতে করে মানুষের এই দুটো দিকেই যেন মানুষের খেয়াল থাকে। একটি হচ্ছে আশা আকাঙ্ক্ষার দিক, যে আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে সে সৎকর্মশীল হলে জান্নাত পাব এই আশা রাখা, আর তার সাথে ভয় ভীতিও যেন অন্তরে থাকে যে আল্লাহ পাকের নাফরমানি যদি করি, গুনাহ করি, অন্যায় কাজ করি, জুলুম অত্যাচার করি, ফরজ ওয়াজিব ত্যাগ করি, তাহলে জবাবদেহি করতে হবে এবং জাহান্নামের সম্মুখীন হইতে হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, আয়াত নম্বর 46। মহান আল্লাহ ইরশাদ করছেন আর ওই সব লোকের জন্য, ওয়ালিমান ওই সব লোকদের জন্য, খাফা মাকামা রব্বিহি, যারা তাদের রবের বা যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে। রবের সামনে দাঁড়াতে হবে, হাজির হইতে হবে, সেখানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে জবাবদেহি করতে হবে, এই বিষয়টিকে ভয় করবে, তাদের জন্য রয়েছে জান্নাতান, দুইটি বাগান রয়েছে, জান্নাতের বাগান। জান্নাতান, জান্নাত মানে বাগান, আর জান্নাত মানে জান্নাত। জান্নাতকে জান্নাত এই জন্য বলা হয় যে জান্নাত বাগান বিশিষ্ট হবে, গাছ আর গাছ ঘন, আর বাগান আর বাগান, সেই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়েছে। এমনিতে শাব্দিক অর্থ জান্নাত মানে বাগান, দুনিয়ার কোনো বাগানকেও কোরআনে কেরিমে বিভিন্ন ঘটনা উল্লেখ করতে গিয়ে আল্লাহ ফাক রব্বুল আলামিন জান্নাতানা ইয়ামিনি ওয়া শিমাল, ইয়ামান দেশে প্রাচীন যুগে সাবা নামক স্থানে বা এলাকায় আল্লাহ ফাক রব্বুল আলামিন আল্লাহর পর নিয়ামত দান করেছিলেন, সেসব নিয়ামতটি ছিল জান্নাতানা ইয়ামিনি ওয়া শিমাল, ডান দিকে এক বাগান, বাম দিকে এক বাগান। জাতীয় সড়ক দিয়ে যদি আপনি সফর করেন আর ডানে আম বাগান, বামে বা আম বাগান, কত সুন্দর লাগে। আর যদি আপনি এমন কোন দেশে সফর করেন যেমন কাশ্মীর, যা ডানে আপেলের বাগান, বাম দিকে আপেলের বাগান, কত সুন্দর লাগে। আঙ্গুরের বাগান, ওই খেজুরের বাগান কত সুন্দর লাগে, মদিনায় গেলে খেজুরের বাগান কত সুন্দর লাগে। তো আল্লাহ ফাক রব্বুল আলামিনের জান্নাতে বহু বাগান রয়েছে, তার দুইটি বাগান, দুইটি উদ্যান রয়েছে ওই সব লোকদের জন্য যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, জবাবদেহির ক্ষেত্রে চিন্তাশীল, আল্লাহর সামনে হাজির অবশ্যই হতে হবে এই ইয়াকিন আছে, এর যে বিশ্বাস আছে, আর সেজন্য তারা এই ভয়ে ভীত, আর এই ভয়ে ভীত হওয়ার কারণে তারা কর্মতৎপর, মেহনতি, পরিশ্রমী, আখেরাতের জন্য আমল করে, পরকালকে লক্ষ্য উদ্দেশ্য বানায়, আখেরাতের কাজকে, দিনের কাজকে এক নম্বরে রাখে, দুই নম্বরে তার দুনিয়ার কাজ, তার সংসারের কাজ, তার ডিউটির কাজ, তার ব্যবসা বাণিজ্য, তার টাকা পয়সার কাজ, দুনিয়ার যত কাজ রয়েছে দুই নম্বরে, এক নম্বরে হচ্ছে দিনের কাজ। সেই ব্যক্তি পরকাল সম্পর্কে চিন্তাশীল, সেই জন্য এক নম্বরে তার আখিরাতকে রেখেছে। এক নম্বরে আমার ছেলেকে মুসলিম বানাতে হবে, নামাজি বানাতে হবে, দুই নম্বরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো, এক নম্বরে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে, দুই নম্বরে তাকে ইংলিশ শিখাতে হবে, বাংলা শিখাতে হবে, সেটা দুই নম্বরে। এরা পরকাল সম্পর্কে চিন্তাশীল, যারা আখিরাতকে পরকালকে প্রাধান্য দেবে তাদের জন্য জান্নাত রয়েছে। পক্ষান্তরে যারা আসার আল হায়াতের দুনিয়া, কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন যারা পার্থিব জগৎকে প্রেফার করে প্রাধান্য দেবে তাদের জন্য ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের হচ্ছে বাসস্থান। তো আল্লাহ পাক রব্বুল আলম এই দুই জান্নাতের কথা বলেছেন, দুই বাগান রয়েছে। জান্নাত তো আল্লাহ পাক দেবেন, কিন্তু স্পেশাল দুই বাগান দেবেন। এই দুই বাগান সম্পর্কে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী অন্যান্য হাদিসে রয়েছে যে জান্নাতে বাগান দেবে জান্নাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন। দুই বাগান হবে জান্নাতানে মিন যাহাবিন ওমা ফীহিমা, সেই বাগান যে দুটি হবে দুই বাগানের গাছগুলি হবে স্বর্ণের, সুবহানাল্লাহ। তাতে যা কিছু আছে সেই বাগানে যে আসবাবপত্র আছে, সাজ সরঞ্জাম আছে, থালা বাসন আছে, সব কিছুই হবে মিন যাহাবিন স্বর্ণের। এ হচ্ছে স্বর্ণেরই শুধু বাগান, গাছের কাণ্ড ডাল শাখা প্রশাখা সবকিছু সোনার। আল্লাহ ফাক রব্বুল আলামিন এই দুই বাগানের কথা এই আয়াতে বর্ণনা করেছেন। এরপরে কয়েকটি আয়াত পরে অমিন দুনেহেমা জান্নাতান, আর আগের দুই বাগান ছাড়া আরো দুই বাগান আছে, সেই দুই বাগান সম্পর্কে তাফসীর কানগর বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আর দুই বাগানের কথা আছে, যেই দুই বাগান হবে জান্নাতান মিন ফিদ্দাতিন, চাঁদির হবে, রূপার বাগান, সেখানকার গাছ, বাগানের গাছ, গাছের কাণ্ড ডাল এগুলি হবে এই গাছের দুনিয়ার গাছের মতো না, সে রূপার গাছ, চাঁদির গাছ। আর সেখানকার যত আসবাবপত্র আছে, মাল সামান আছে, থালা বাসন আছে, যা কিছু ভোগের বস্তু আছে সেগুলি হবে চাঁদির, সেগুলি হবে চাঁদির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই দুই চার বাগানের কথা সূরা রহমানে উল্লেখ করেছেন। এই প্রথম দুই বাগান, সেই দুই বাগানের বৈশিষ্ট্যগুলি মনোযোগ দিয়ে শুনবেন, আর তারপরে যে দুই বাগান রয়েছে তার বৈশিষ্ট্যগুলো শুনবেন। দুটোর মাঝে পার্থক্য আল্লাহ পাক করেছেন বেশ কিছু দিক থেকে। প্রথম দুই বাগানের কথা, যার কথা এই তফসির করতে যাচ্ছি, সেই দুই বাগান হবে আল্লাহ পাকের যারা নিকট নৈকট্য লাভকারী, নিকটপ্রাপ্ত, যারা নিকটবর্তী হয়েছে মুকাররাবিন বান্দা তাদের জন্য। সূরা ওয়াকেয়াতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন, তার মধ্যে জান্নাতি হচ্ছে দুই প্রকার, মুকাররাবিন উলাইকা আল মুকাসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকাররাবুন, আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী বান্দারা, তারা হচ্ছে আম্বিয়া এবং রসুলগণ, নবীন ও সিদ্দিকিন অতি সত্যবাদী, আর অসহাদা শহীদগণ আর সৎকর্মশীল। আরেক দলের কথা আল্লাহ পাক সূরা ওয়াকেয়াতে বর্ণনা করেছেন, যাদেরকে ওয়াসাবুল ইয়ামিন, ডান দিকের দল আল্লাহ পাক বলেছেন, ওয়াসাবুল ইয়ামিন বা আসহাবুল মাইমানা, ডান দিকের দল। এই ডান দিকের দল মানে সাধারণ মুমিন, সাধারণ মুমিন। তখন বলেছিলাম এর তাফসীরে যে যারা ফরজ ওয়াজিব আদায় করেছে, হারাম কাবিরা থেকে বেঁচেছে কিন্তু সাগিরা থেকে বাঁচেনি, অনেক সুন্নাত মুস্তাহাব কাজ তাদের ছুটেছে, সাধারণ মুমিন, এলম হাসিল পর্যাপ্ত পরিমাণে, দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে জ্ঞান হাসিল করেনি, তবে তারা দিনের উপর ছিল, মুমিন, সাধারণ মুমিন ছিল। তো যারা আম সাধারণ মুমিন তাদের জন্য পরের যে দুই বাগানের কথা আল্লাহ বলেছেন, অমিন দুনেহেমা জান্নাতান, দুই বাগান যে রূপার বাগান হবে, চাঁদির বাগান হবে, সেই দুই বাগান হবে আম মুমিনদের জন্য, সাধারণ মুমিনদের জন্য। এখন তাফসীর শুনুন, বুঝতে সুবিধা হবে এই ভূমিকার পরে। আল্লাহ পাক বলছেন, ওয়ালে মান খাফা মাকাম রব্বি, আর যেই ব্যক্তি ভয় করে তার রবের সামনে দণ্ডায়মান হওয়া কি, হাজির হওয়া কি, তার জন্য রয়েছে জান্নাতান, দুই বাগান। সাবি আইয়া আল্লাহর, এটি আল্লাহ পাকের নিয়ামত নয় যে আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে, যারা মুহসিনিন, যারা এহসানের পর্যায়ে পৌঁছেছে, সৎকর্মশীল হয়েছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, সুন্নত মুস্তাহাব আদায় করেছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছে, অপছন্দনীয় থেকে বেঁচে থেকেছে, সন্দেহ থেকে উর্ধ্বে থেকেছে, তারা এহসানের পর্যায়ে নিষ্ঠার সাথে আল্লাহ ফাকরব্বে ইবাদত বন্দী করেছে। আর এই তাদের জন্য আল্লাহ পাক মহাপুরস্কার তৈরি করে রেখেছেন জান্নাত, এবং জান্নাতে বিশেষ বিশেষ বাগান তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহ পাকের নিয়ামত সুতরাং ফাবি আইয়া আলা রব্বিকুম আতকাযিবান, হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন জাওয়াত আফনান, এই যে দুই বাগান হবে, এই দুই বাগান দুটোই হবে শাখা এবং পল্লবে ভরপুর। জাওয়াত আফনান, আফনান মানে হচ্ছে আমাদের দেশে অনেক মেয়েদের নাম আফনান রাখে, তাই না? এই যে আফনান, জাওয়াতা মানে ওয়ালা বিশিষ্ট, আর আফনান মানে শাখা প্রশাখা গাছের অনেকগুলি ডাল হওয়া, তারপরে তাতে যে পাতা পল্লব রয়েছে, এগুলি কি আফনান বলে। তাহলে সেই জান্নাত হবে কেমন, বা সেই বাগান হবে কেমন, যেই বাগানের গাছে অনেক ডাল থাকবে আর সেসব ডালে পাতা পল্লবও থাকবে। গাছে ফাল্গুন মাসে চৈত্র মাসে আমাদের দেশে পাতা থাকে না, দেখতে ভালো লাগে না, তাই না? দেখতে ভালো লাগে না গাছে। এখানকার গাছগুলিকে এই গরমের সিজনে আসলে ডালগুলি কেড়ে ফেলে দিচ্ছে, মোড়া করে দিচ্ছে, ভালো লাগছে দেখছেন? মোটেই ভালো লাগে না। তাহলে গাছে যদি ডাল না থাকে ভালো মতো, আর ডালে যদি আবার পাতা না থাকে, তো গাছ দেখতে ভালো লাগবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাতে এমন বাগান হবে, সেই বাগানের গাছপালা শাখা এবং পাতা পল্লবে ভরপুর থাকবে। সবাই আইয়া আলা রব্বিকুম আতকাযিবান, হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে? ফিহিমা আইনানি তাজরিয়ান, এই দুই জান্নাতে, যেই বাগান বা দুই বাগানে, এই দুই বাগানে আইনানি দুটি ঝর্ণা হবে। আইন মানে হচ্ছে ঝর্ণা, আইন মানে চক্ষু হয়, আর আইন মানে ঝর্ণা হয়, আর আইন মানে সিয়াদি জাসুস হয়। আরবি ভাষায় একটি শব্দের বহু অর্থ হয়, এখানে আইন মানে হচ্ছে ঝর্ণা। আল্লাহ ফাকর বলছেন এই দুই বাগানে আইনানে দুটি করে ঝর্ণা হবে, তাজরিয়ান যা প্রবাহমান হবে, যার পানি প্রবাহিত হবে। পানি যদি প্রবাহমান হয় তাহলে পানি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নদীর পানি পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি পানি জমে থাকা পানি হয়, পুকুরের পানি, জলাশয়ের পানি, পরিষ্কার অত হয় না, ময়লা আবর্জনায় খারাপ হয়ে যায় পানি। আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাত, তারপরে দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না, শুধু বোঝানোর জন্য দুনিয়ার কথা বলা হলো। জান্নাত এসব নহর হচ্ছে বা ঝর্ণা হচ্ছে জান্নাতের নহর, এবং এই জান্নাতের নহর সম্পর্কে আল্লাহ পাক সূরা দাহারে স্মরণ করে, সূরা দাহারের তফসীর গত বছর করেছি। সূরা দাহারে আল্লাহ পাক বলেছেন যে ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আইন ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এমন ঝর্ণা, এখানে আইন আল্লাহ বলেছেন, ঝর্ণা আল্লাহ পাক দেবেন জান্নাতীদেরকে, ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, তা থেকে পান করবে আল্লাহর নেক বান্দারা, ইউফাজ্জিরুনাহা তাফজীরা, এবং সেই নহরগুলিকে ঝর্ণাগুলিকে যেখানে ইচ্ছা সেখানে বইয়ে নিয়ে যাবে। দেখেন আপনার এলাকায়, আপনার দেশে, আপনার ডিস্ট্রিক্ট অনেক নদী আছে, কিন্তু আপনার মনের উল্টা চলে, যেখানে ফসলের জমি সেগুলোকে নদীর ভাঙনে সেগুলিকে সর্বনাশ করে চলে যায়, যার উপর আপনার রুজি রোজগার নির্ভর করছিল, পেটের দানা নির্ভর করেছিল, যে এলাকাতে আমার ফসল ভালো, জমিগুলো নদীর গর্ভে চলে যাচ্ছে, মনের উল্টো নদী প্রবাহিত হচ্ছে। আর যেখানে পানির প্রয়োজন, যে এই এলাকা দিয়ে নদী হইতো তাহলে চাষ আবাদের সুবিধা হইতো, তাহলে সেচ কাজ আজে অনেকটাই আমাদের সহজ হইতো, তাহলে খরচ হইতো না, সেখানে পানি নেই। যখন যেই মৌসুমে পানির প্রয়োজন সেই মৌসুমে পানি পাচ্ছেন না দুনিয়াতে, যখন পানির প্রয়োজন না তখন ডুবিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে আমাদের পাপের কারণে। আল্লাহ পাক রব্বুল জান্নাতে জান্নাতীদেরকে এই ক্ষমতা দিবেন, ইউফাজ্জিরুনা তাফজীরা, নিজের ইচ্ছা মতো ঝর্ণা বইয়ে নিয়ে যাবে, প্রবাহিত করে নিয়ে যাবে, যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে বহাবে, আর তাতে আমোদ ফুর্তি করবে এবং তাতে তারা ভোগ বিলাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভোগ বিলাসের জন্য জান্নাত করেছে, দুনিয়া ভোগ বিলাসের জন্য না। আর দুনিয়ায় আল্লাহ পাক কর্মক্ষেত্র তৈরি করেছেন, এখানে কর্ম করে যেতে হবে, এখানে আপনার ভোগের বস্তু আছে, জায়েজ ভোগের বস্তু তা ভোগ করবেন, না জায়েজ হারাম বহু কিছু রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকবেন, তাহলে আখিরাতের এই ভোগ বিলাসের বস্তু পাওয়া যাবে। আল্লাহ পাক ইরশাদ করছেন ফাবি আইয়া আলা রব্বিকুম আতকাযিবান, এই দুই ঝর্ণা সম্পর্কে আল্লাহ কি বললেন, তাজরিয়ান মনে রাখবেন, প্রবাহমান। হে আলাই রব্বিকুম আতুকাযিবান, হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করে? ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, এই দুই বাগানে প্রত্যেক রকমের ফলমূল পাবে। মিন কুল্লি ফাকিহা, সব রকমের ফলমূল পাবে। এখন আর দস্তরখানে যদি পাঁচ রকমের ফল কেউ পেশ করে দেয়, তাহলে আপনি প্রশংসায় যে কি বলবেন, আপনি বিষে পাবেন না। খেতে বসে এক রকমের ফল পান না, আর যদি পাঁচ রকম সাত রকম ফল আপনার সামনে পেশ করে দেয়, তো আপনার প্রশংসার শেষ থাকবে না ওই ব্যক্তির বা ওই বাড়িওয়ালার। আল্লাহ বলছে মিন কুল্লি ফাকিহা, তিনি যত ফলমূল হতে পারে দুনিয়াতে সমস্ত প্রকারের ফলমূল এই দুই বাগানে থাকবে। আর যৌজান, তা হবে দুই রকমের স্বাদের, দুই রকমের স্বাদ। একই ফল যদি দুই রকমের স্বাদ হয় তো ভালো লাগে। শুধু ফজলি আম যদি হয়তো ভালো লাগতো না, যদিও ফজলি আম খুব ভালো, তাই না? শুধু ন্যাংরাম, ন্যাংরাম খুব মিষ্টি, ভালো লাগতো না, তাই না? কিন্তু বিভিন্ন রকমের আম, যদি একজন আম বাগানের মালিকের বিভিন্ন রকমের আম থাকে, তার কাছে স্বাদই আলাদা। একদিন এটা খেলো, একবার ওটা খেলো, একবার ওটা খেলো। আল্লাহ যৌজান, দুই প্রকার একই ফলের দুই রকম স্বাদ থাকবে, এখানে আল্লাহপাক বলেছেন। এই একই তাফসির, আর কেউ কেউ তাফসির করেছেন, এই যেন অনুবাদ যেগুলো দেখবেন বাংলায় সেগুলিতে আবার এইরকম অনুবাদ আছে। যৌজান এখানে আল্লাহপাক তাসমিয়া দ্বিবচন বলেছেন, তারা এর দ্বিবচন অর্থ না করে নানা প্রকারের স্বাদের ফলমূল হয় বলেছেন। যৌজ মানে এমনি জোড়া হয়। তো এই থেকে তারা ভাব অর্থ নিয়েছেন, শাব্দিক অর্থ না করে তারা বলেছে যে সেখানে বহু রকম স্বাদের বা নানা রকম স্বাদের ফল হবে, সর্বপ্রকারের ফল। মিন কুল্লি ফাকিহা, সবই আইয়ে। আল্লাহর পক্ষে কত বড় নিয়ামত! আল্লাহ পাক ইচ্ছা করলে কুকুর শিকারের মতো মাটি করে দিতেন, দুনিয়াতে জন্ম নিলেন, আসলেন, আবার মরে যেতেন, মাটিতে মিশে যেতেন, না জান্নাত না জাহান্নাম, এই করে রেখে দিতেন। সৎ লোক আর অসৎ লোক দুই রকমই থাকতো, কিন্তু দুটোর মধ্যে আল্লাহ পাক কোন রকমের পার্থক্য না করে সবগুলিকে মাটিতে একাকার করে দিতেন। আর না সৎ লোকদেরকে আল্লাহ পাক এসব নিয়ামত দিতেন, না অসৎ লোকদের আল্লাহ বিচার করতেন। তাহলে আপনার মনে আপনি সৎ মানুষের আক্ষেপ থেকে যেত যে হাইরে, আমার পাশের লোক খুনি, জেনাকারী, সেও মাটিতে মিশে যাবে, আর আমি এত ভালো মানুষ, আমিও মাটিতে মিশে যাবো, কোন পার্থক্য থাকলো? তাহলে আল্লাহ পাকের কত বড় নিয়ামত এই জান্নাত জাহান্নাম তৈরি করি, যে আপনার মনে শান্তি আছে, আপনার মনে শান্তি আছে, আপনি ভালো মানুষ, যে আমার জুলুম হইলে হবে কি? আজকে কদিন আর জুলুম করবে? একদিন আল্লাহ পাকের সামনে যেতে হবে এবং তুমি জাহান্নামের ইন্ধন হবে, জালেম সেই জন্য, আর আমি মজলুম আল্লাহ পাকের সামনে গিয়ে বিচার পেশ করব এবং এই জুলমের বদলা সেই দিন হাসিল করব। আমি তোমার নেকি কেড়ে নিয়ে যাব সেই দিন, আর আমি জান্নাতে যাব। মনের শান্তি, মানসিক শান্তি এতে আছে, আল্লাহ পাকের নিয়ামত। এছাড়া বহু নিয়ামত রয়েছে, এই জাজা এবং সাজা, উত্তম প্রতিদান আর শাস্তি, এই যে আল্লাহ পাকের নীতিমালা বিধান, যার জন্য আল্লাহ পাক আখেরাত কায়েম করবেন, এতে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফাবি আইয়া আলা রব্বিকুম আতুকাযিবান, হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করে? মুত্তাকিন আলা ফুরুশিন বা তাইলাহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ পাক বলছে এই যে দুই বাগান হবে জান্নাতি, এই দুই বাগানের জান্নাতি লোকেরা, যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী, সৎকর্মশীল, মুত্তাকিন আলা ফুরুশ, এমন বিছানায়, এমন আসনে তারা হেলান দিয়ে থাকবে। ইত্তিকা মানে হেলান দেওয়া, মুত্তাকিনা তারা হেলান দিয়ে থাকবে। আলা ফুরুশেন, ফরশের জমা হচ্ছে ফুরুশ, এমন আসনে, এমন বিছানায়, বাতায়নাহা মিন ইস্তাবরাক, যার আস্তর হবে মোটা রেশমের, যার আস্তর হবে মোটা রেশমের। আস্তর বুঝেন কেউ? যদি কেউ বুঝেন তাহলে হাত তুলবেন, আর না বুঝেন তো চুপ থাকেন। আস্তর, হ্যাঁ, আস্তর মানে ওপরেরটা না ভিতরেরটা? না, ভিতরের কম্বল দেখেছেন তো, কম্বলে ডবল কাপড় থাকে, যে ভিতরের একটা কাপড় আর ওপরের একটা কাপড়, বা আমাদের দেশে যে লেহাফ গুলি রয়েছে লেহাফ, হ্যাঁ, এতে ডবল কাপড় থাকে। তো ভিতরের কাপড়কে কি বলা হয়? হ্যাঁ, বাতায়ন, বাতান মানে তো জাহির আর বাতেন, এতে থেকে তো বুঝতে হয় আল্লাহ বাতায়ন বলেছেন, বাতেন থেকে হচ্ছে বাতায়ন হা, তাহলে ভিতরের কাপড় বোঝা যাচ্ছে। আস্তর বলা হয় বাংলা বা উর্দুতে ভিতরের কাপড়কে, আর একটা হচ্ছে ওপরের কাপড়, আচ্ছা বলুন আপনাদের যুক্তিতে, ওপরের কাপড় বেশি দামি থাকে সুন্দর থাকে না ভিতরের কাপড় দামি সুন্দর থাকে? উপরের কাপড় সুন্দর থাকে, কারণ ওপরটা দেখবে মানুষ, ওপরটা দেখে আকৃষ্ট হবে, ওপরটা নজরে পড়বে, ওপরটা দেখলে মনটা খুশি হবে। সেটা যে কোনো কাপড়ে যদি আপনার কার্পেট থাকে, অথবা দেখেন কার্পেটের উপর কার্পেট তো নিচে একটা কার্পেট বিছানো আছে, তার উপরে যদি কার্পেট বিছানো থাকে তো যা উপরে থাকবে সেটা বেশি সুন্দর থাকবে। এমন না যে নিচের কাপড় কার্পেটটাই সুন্দর আর উপরেটা একেবারে পুরনো বা কম দামি, এরকম হয়ে যায়। এইরকম এই যেসব সোফা রয়েছে, সোফা সেট রয়েছে, তাতে ভিতরে যদি কাপড় আছে, ভিতরে চাইতে ওপরের কাপড়টা বেশি দামে থাকবে, বেশি আকর্ষণীয় থাকবে। আল্লাহ পাক বলছেন যে সেখানে যেসব আসনে তারা হেলান দিয়ে বসবে, তার আস্তর হবে মোটা রেশমের। আস্তর যদি রেশমের কাপড়ে হয় তাহলে বাইরেটা কত মূল্যবান কাপড় যে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, কোন নিয়ামত রয়েছে জান্নাতে। আল্লাহ খাতার আলা কালবে বসার, মানুষের কল্পনাও সেখান পর্যন্ত পৌঁছিতে পারে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে। ওয়া জানাল জান্নাতাইন দান, জান্নাতাইন মানে দুই বাগান, আর দানন মানে নিকটবর্তী, আর জানা এজনি মানে হয় ফল কুড়ানো বা ফল পাড়া। জানা এজনি আরবিতে বলা হয় ফল কুড়ানোকে, আম যে ঝড়ের সময় পড়ে বাতাসের সময় এই যে কুড়াইছেন এটাকে বলা হয় জানা এজনি, আর ফল পাড়া যে পাড়ছেন আপনি এটাকেও জানা এজনি বলা হয়। ফল পাড়ে মানুষ গাছ থেকে, কখন কাঁচা ফল পড়ে? আসলে ফল ভালোভাবে যখন সে একটু দুটো পেড়ে কখন খেলেন, কাঁচা খেলেন, কিছু আচার করে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি ফল পাড়বেন কখন? যেটা ফল এখন পাকার মতো হয়ে গেছে, হয় পেকে গেছে, গাছে লেগে যাওয়া বলি আমরা, জানি না আপনারা কি বলেন, যেটা গাছ পাকা হয়ে যায়, গাছে কিছু ফল পেকে গেছে না, এক দুটো পেকে গেছে, তার মানে এখন ফল পাড়ার মতো হয়ে গেছে। যেই ফল পাড়ার যোগ্য হয়ে যায় সেই ফলকে জানা বলা। আল্লাহ বলছেন ওয়া জানাল জান্নাতাইন, এই দুই বাগানের ফল হবে, এখানে ফল জানা মানে ফল সমান, ফল হবে দান অত্যন্ত নিকটবর্তী, জান্নাতীদের অত্যন্ত নিকটবর্তী। আমরা আম বাগানের ছোটকালে খুব ঘুরেছি, কারণ আমের দেশের লোক আমরা, মালদা রাজশাহী এসব এলাকার লোক, তো আমের বাগানে অনেক সময় দেখছি একটা আম গাছে পেকে লাল হয়ে আছে, কিন্তু এমন চিকন ডালে আছে সেখানে যেতে পারছি না, আর ঢিল মারছি, ইট মারছি, না পড়ছে না, মারছি ও পাকা আমের জন্য পড়ে গেল কাঁচা আম, অনেক সময় হয়রান হয়ে গেলাম, ওই আম পর্যন্ত পৌঁছিতে পারলাম না, কত টেনশন, কত মেহনত, তারপরও ফল পাওয়া যায় না যেটা আপনার লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ বলছেন জান্নাতে এই দুই যে বাগান আল্লাহ পাক দেবেন নেক লোকদেরকে, মুকাররবিনদেরকে, তার ফলগুলি অত্যন্ত নিকটবর্তী হবে, মুখের কাছে চলে আসবে, হাতকে কষ্ট করতে হবে না, যেখানে থাকবেন সেখানে চলে আসবে। ফল যদি টেবিলে কোনো এতে সাজানো থাকে, টেবিলের ওপর সাজানো আছে, তাহলে আপনাকে ওই সোফাতে উঠে যেতে হবে, বিছানে বসে বসে খেতে পাবেন না, উঠে যেতে হবে তাহলে খেতে পাবেন, জান্নাতে তা হবে না, যেখানে আপনি সেখানে ফল আসবে। অজানাল জান্নাতে নিদান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত আরামের জগৎ জান্নাত তৈরি করে রেখেছেন মুমিন বান্দাদের জন্য। হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? ফিহিন্না কাতে রাতুত তরফ, আর এই জান্নাতে, ফিহিন্না জামা মানে জান্নাতগুলিতে, এই জান্নাতে এই বাগানগুলিতে, কাতে রাতুত তরফ, এমন সুন্দরী সুন্দরী রমণীরা রয়েছে যারা সংযত নয়না, তরফুন মানে দৃষ্টি, তরফ বলা হয়, তরফ মানে কিনারা হয়, আর তরফ মানে চোখ হয়, তরফ মানে দৃষ্টি হয়, আর কাসেরা, কাসেরা মানে হচ্ছে সংযত, এদিক ওদিক চোখ করে না দেখা, কিছু লোকের স্বভাব আছে, রাস্তায় চলবে একবার ওই দিকে, নিচে দেখতে জানে না, ওই দিকে ওই দিকে এই দিকে ওই দিকে, এ কাসের কাসের কাসের অত তরফ নাই। মহিলা, এইরকম মহিলা যদি হয় ওইদিকে দেখেছে, এইদিকে কেমন লোক দেখা যায়, ওইদিকে কেমন, ওইদিকে কেমন, কাসের অত তরফ নাই, বেহায়া, এইরকম মহিলা দেখলে আপনি বুঝে যাবেন যে বেহায়া মহিলা আছে, এদিক ওদিক তাকাচ্ছে শুধু, তাই না? আল্লাহ ফাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন। তো কি বলছিলাম যে জান্নাতে যে হুর, জান্নাতি রমণী মানে জান্নাতের হুর, জান্নাতের যে হুর, আল্লাহ পাকের যে নিয়ামত রয়েছে জান্নাতিদের জন্য, সেই হুর গুলি কেমন হবে? যারা মুকাররবিন বান্দা তাদের হুর কেমন হবে, আর যারা সাধারণ মুমিন তাদের হুর কেমন হবে? দুই গুণেও পার্থক্য আছে সূরা রহমানে। আল্লাহ পাক এখানে বলছে কাসিরাতুত তরফ, তারা সংযত নয়না হবে, দৃষ্টি সবসময় নত, এদিক ওদিক কারো উপর নজর রাখবেন না, যতই সুন্দর মানুষ আসুক তার যে স্বামী যার ভাগ্যে ওই হুর লিখা আছে তার ছাড়া আর কারো উপর নজর উঠবে না। আপনি যদি এইরকম স্ত্রী পান প্রথম মনটাই শান্তি হবে যে আমার স্ত্রীকে কখনো দেখলাম না, চোখটা উঠে আমার ছোট ভাইয়ের দিকে তাকালো, আমার দুলা ভাইয়ের দিকে তাকালো, কারো সাথে কথা বললো, কোন সময় কাউকে দেখে হেসে উঠলো, এইরকম খারাপ চরিত্র দেখলাম না। আর যদি এরকম দেখেন তাহলে আপনি যদি পরেশগার মানুষ হন তাহলে আপনাকে খারাপ লাগে, আপনার গাইরাত আপনার আত্মসম্ভ্রম বাধা দেবে যে এটা কেন আমার স্ত্রী অন্যের দিকে তাকায় কেন বা অন্যকে দেখে হাসে কেন, না এটা আপত্তিকর বিষয় তাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুরদের, যে হুর আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী বান্দাদের জন্য মুহসিনিনদের জন্য সৎকর্মশীলদের জন্য রেখেছেন, কাসারাতু তারব তারা সংযত নয়ন হবে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, না কোনো মানুষ স্পর্শ করেছে তাদেরকে এর পূর্বে, এই জান্নাতীদের পূর্বে যার ভাগ্যে লেখা আছে তারা, ওয়ালা জান না কোনো জিনেই স্পর্শ করেছে, আর যেসব নারীদেরকে কেউ স্পর্শ করেনি সেসব নারীদেরকে কুমারী বলা হয় তাই না, কুমারী বলা হয়। যদি স্পর্শ করে থাকে বিবাহে আবদ্ধ হয়ে, এক তো স্পর্শ করা হারাম স্পর্শ করা, তাহলে তো চরিত্রই না। দুনিয়াতে কিছু মহিলারা আছে যেমন যে অবৈধভাবে স্পর্শ হয়েছে, হ্যাঁ তাদেরকে স্পর্শ করা হয়েছে, তাহলে তারা জেনাকারিনী অসৎ চরিত্রের, কিন্তু যদি সৎ চরিত্রের হয় কিন্তু বিবাহিতা, বিবাহ হয়েছিল তালাকপ্রাপ্তা অথবা বিধবা, হালাল ভাবে স্পর্শ করা হইলেও তারা তাদেরকে কুমারী বলবেন না তাই না, বিধবা বলবেন বা তালাকপ্রাপ্তা বলবেন, কুমারী বলছেন না, সাইয়েবা বাকেরা নয় আরবি ভাষায়। আল্লাহ পাক বলছেন যে জান্নাতের রমণীরা এই হুর হবে সব বাকেরা কুমারী, লাম ইয়াতমিসহুন্না ইনসুন, কোন যুগে কোন মানুষ স্পর্শ করেনি আর কোন জিনেও স্পর্শ করেনি। এই আয়াত বা এইরকম আরো আয়াত রয়েছে কোরআনে, কিন্তু আরেকটি আয়াত আসছে তাতে আল্লাহ পাক বলেছেন যে কোনো মানুষ কোনো জিন স্পর্শ করেন। এই আয়াতগুলি দলিল হিসাবে পেশ করেছেন তাফসীরকারগণ যে যেমন জান্নাত হবে মানব জাতির জন্য তেমনই জান্নাত হবে জিনদের জন্য, এই আয়াত প্রমাণ করে এই হুরদেরকে কোনো মানুষ জিন স্পর্শ করেনি, স্পর্শ করবে কখন যখন আল্লাহ তার ভাগে লিখে দিবেন জান্নাতে দাখিল হবে। আর যেমন মানুষ হুর পাবে তেমনি জিনেরাও হুর পাবে, দুনিয়াতে যেমন কর্মক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সালাত আদায়ের নামাজ আদায়ের আদেশ করেছেন, তাওহীদের আদেশ করেছেন, সিয়াম রোজার আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন, হজের আদেশ করেছেন, জিনের হালাল হারামের বিধিবিধান দিয়েছেন, তেমনি জিন জাতিকে আল্লাহ পাক এই শরীয়তের বিধিবিধান দিয়েছেন। যখন শরীয়তের বিধান দুনিয়াতে জিনরাও পালন করবে, মানুষরা যেমন জান্নাত পাবে আখিরাতে সৎকর্মশীল হলে, তেমন সৎকর্মশীল জিন যদি হয় তো ইনশাআল্লাহ তারাও জান্নাতে যাবে। এই আয়াতকে দলিল হিসাবে তাফসীর কারগণ পেশ করেছেন। সাবি আইয়া আলা রব্বিকুম আতুকাযিবান, আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ হে জিন তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, কান্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান, এই যে হোরগুলি হবে জান্নাতীদের জন্য এরা মনে হবে ইয়াকুতের মতো, ইয়াকুত পদ্মরাগ বলা হয় এক ধরনের অত্যন্ত মূল্যবান পাথর, মূল্যবান ধাতু যেটা অত্যন্ত স্বচ্ছ হয়। তাহলে আল্লাহ পাক ইয়াকুতের সাথে পদ্মরাগের সাথে তুলনা করেছেন হুরুদেরকে, জান্নাতের রমণীদেরকে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দিক থেকে, আর মারজানের সাথে আল্লাহ মারজান বলেছেন প্রবাল, সুন্দর হওয়ার দিক থেকে আল্লাহ পাক তুলনা করেছেন। প্রবাল যে হয় মারজান অত্যন্ত সুন্দর হয়, আর ইয়াকুত অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে হুরাইন দিবেন যে এমন হবে সেসব হুরাইনরা যে ওরা জহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জহুরিহা, ওপর থেকে নিচের অংশ দেখা যাবে, ভিতরের অংশ দেখা যাবে, ভিতর থেকে বাইরের অংশ আয়নার মতো গ্লাসের মতো দেখা যাবে, গ্লাসের এপার থেকে ওপার যেমন দেখছেন তেমনই। তো দুনিয়া শুধু তুলনা আর বোঝানোর জন্য, না হলে এই গ্লাসের সাথে কোনো তুলনা চলে না। হাড় হাড্ডি গুলি বাইরে থেকে গোস্তের মধ্যে হাড় হাড্ডি দেখা যাবে, এরা জহুর আহমিন বতুনেহা বা বতুন আহমিন জহুরিহা দেখা যাবে, এইরকম দেখা যাবে এবং সেটা সুন্দর লাগবে দেখতে, এমন না যে কঙ্কালের মতো লাগবে, সুন্দর লাগবে সেটা, সেটা হবে সৌন্দর্য। এই জন্য আল্লাহ পাক ইয়াকুতের সাথে পদ্মরাগের সাথে আল্লাহ পাক তুলনা করেছেন, আর সুন্দর হওয়ার দিক থেকে মারজান প্রবালের সাথে আল্লাহ তুলনা করেছেন। সাবি আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক তারপরে বলছেন, এই জান্নাত পাবে কি করলে, কেমন মানুষ হলে জান্নাত পাবে? আল্লাহ পাক বলছেন, হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, সহজ কথা, হাল জাজাউল ইহসান, জাজা মানে প্রতিদান বদলা, আর ইহসান মানে আহসানা ইহসান মানে ভালো করা। আমি আপনার এহসান করলাম মানে আপনার ভালো করলাম, তাই না? এই প্রথম এহসান মানে ভালো কর্ম, সৎকর্মশীল হওয়া। আর দ্বিতীয় এহসান ইল্লাল এহসান, দুইবার আল্লাহ এহসান বলেছেন, আল জাজাউল এহসান এক এহসান, ইল্লাল এহসান দ্বিতীয় এহসান। দ্বিতীয় এহসান মানে ভালো প্রতিদান, ভালো কর্ম যদি হয় তাহলে ভালো বদলা হবে। হাল জাজাউল এহসান, হাল মানে এখানে না, হাল মানে আরবি ভাষায় কি হয়, ইস্তিফহামের জন্য, জিজ্ঞাসার জন্য হয়। আর হাল যদি ইল্লার পূর্বে হয় তো নেতিবাচক হয়, তার মানে নায়ের অর্থ হয়। আল্লাহ বা বলছেন, হাল জাজাউল ইহসান, সৎকর্মের প্রতিদান আর কিছু নেই, ইল্লাল ইহসান, উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার ছাড়া। তাহলে ভালো কাজ যদি করো, এর প্রতিদান হচ্ছে একমাত্র কি, উত্তম প্রতিদান, অর্থাৎ জান্নাত এবং জান্নাতের নিয়ামত। হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তাহলে বোঝা গেল যে জান্নাত যদি হাসিল করতে হয়, আল্লাহ পাকের এহসান যদি পেতে হয়, দ্বিতীয় এহসান আল্লাহ পাকের এহসান, তাহলে আমাদের পক্ষ থেকে এহসান লাগবে, অন্তরের এহসান লাগবে, নিষ্ঠাবান হইতে হবে, মুখলেস হইতে হবে, আন্তরিকতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করতে হবে এবং আল্লাহ পাকের আদেশ নিষেধকে গ্রহণ করতে হবে, এবং খালেস দিল থেকে জবানে উচ্চারণ করতে হবে আল্লাহ ফাকর রব্বুল আলামিনের এই কালেমা তাইয়েবাকে, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের সৎকর্মশীল হয়ে এহসানকে প্রতিষ্ঠা করতে হবে। হাল জাজাউল ইহসান, এই এহসান যদি আমরা দুনিয়ায় করি, ইল্লাল ইহসান, আল্লাহ ফাকর রব্বুল আলামিনের এহসান রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে উত্তম প্রতিদান রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ামিন দুনিহিমা জান্নাতান, এই আগের দুটো বাগান ছাড়া আরো দুটো বাগান রয়েছে। বলেছিলাম না শুরুতে যে আরো দুই বাগানের কথা আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, তার কথা উল্লেখ করবেন। ওয়ামিন দুনিহিমা মানে আগের দুই বাগান ছাড়া আরো দুই বাগান রয়েছে, এই দুই বাগানের তাসফির, তাসফির কান গল বলেছেন চাঁদির বাগান হবে, আর এই বাগানে যা কিছু হবে সবকিছু চাঁদি হবে। সাবি আইয়ে আলা রব্বিকুমা তুকাজ্জিবান, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই দুই বাগানের কিছু গুণ শুনেন, কিছু বৈশিষ্ট্য শুনেন, আল্লাহ পাক যা এখানে বর্ণনা করেছেন, মুদহাম্মাতান, একটি শব্দের একটি আয়াত, একটি শব্দের একটি আয়াত। কোরআনে কেরিমে যদি কেউ জিজ্ঞাসা করে এক শব্দের এক আয়াত কোথা আছে, এই মুদহাম্মাতান, তাসমিয়ার জায়গায় একটি শব্দ, দ্বিবচন। আল্লাহ পাক বলছেন এই দুই বাগান হবে ঘন সবুজ, এই দুই বাগান হবে ঘন সবুজ, এত ঘন সবুজ যে দেখে কালো লাগবে। আর এটা যারা এইরকম ঘন বাগান বা কোথাও ঘন গাছপালা আছে যারা দেখেছেন, এবং অত্যন্ত বেশি সবুজ, যদি খুব গাঢ় সবুজ থাকে আর খুব ঘন থাকে তাহলে দেখতে কেমন লাগে, কালো ভাব লাগে, কালো ভাব লাগে, মনে হচ্ছে কালো হয়ে আছে দূর থেকে, যে আপনার সিনারিগুলি দেখবেন তাতে মনে হচ্ছে কালো আছে, কিন্তু আসলে খুব ঘন হয়ে যেহেতু গাছপালা আছে আর সবুজ খুব বেশি সবুজ হয়ে আছে সেই জন্য কালো ভাব মনে হচ্ছে। এই মুদহাম্মাতানের এই তাফসীর হয়, আল্লাহ পাক রব্বুল আলমিনের এই বাগানের গাছপালা এত ঘন হবে আর এত বেশি সবুজ হবে যে এই ঘন সবুজ হওয়ার কারণে কালো ভাব মনে হবে, মুদহাম্মাতান। হে মানুষ, হে জিন, তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মহান আল্লাহ ইরশাদ করছেন, ফি হেমা আইনানে নাবদা খাতান, এই দুই বাগানেও দুই ঝর্ণা আছে, কিন্তু এই দুই ঝর্ণার গুণ সম্পর্কে আল্লাহ বলছেন নাবদা খাতান, এই দুই ঝর্ণা হবে উদ্বেলিত বা উৎক্ষিপ্তমান। উদ্বেলিত, ফোয়ারা দেখেছেন তো, ফোয়ারাতে পানি যে ওপর দিকে আসে, অথবা মাটি থেকে জমিন থেকে পানি যেন উঠছে, উপচে উপচে উঠছে, দেখেছেন না ফোয়ারা, মাটির ফোয়ারা হোক অথবা কৃত্রিম যে সব ফোয়ারা রয়েছে, পানি উপর দিকে উঠছে, এই এক পানি উঠা উদ্বেলিত হওয়া, আর এক পানি হচ্ছে প্রবাহমান পানি। কোন পানি বেশি? প্রবাহমান পানি বেশি, নদীর পানি হচ্ছে প্রবাহমান, আর ঝর্ণা আগে কি বলছে আপনার যে উৎক্ষিপ্ত পানি বা জমি থেকে উঠছে, উদ্বেলিত হয়ে উঠছে ফোয়ারার মতো, সেটা অল্প পানি, তাহলে আগের জান্নাত এই আগের যে দুই বাগান পরের দুই বাগানের তুলনায় বেশি নিয়ামত ভরা, নিয়ামতই পরিপূর্ণ। আল্লাহ পাকের নৈকট্য অর্জনকারী বান্দাদের জন্য আগে ওই ঝর্ণাগুলি রয়েছে, ফিহে মাইনানে তাজরিয়ান, আর এখানে আছে ফিহে মাইনানে নাদাখাতান। নাদাখা ইয়ানদাখো মানে হয় ফোয়ারার মতো পানি ওঠা, উদ্বেলিত হওয়া বা উৎক্ষিপ্ত হওয়া। অস্বীকার করে ফি হে মাফা পড়ছিলাম, তিনি বেশ কিছু পার্থক্য এই দুই দুই বাগান প্রথমে আর এই দুই বাগান যে পরে এর মধ্যে বেশ কিছু পার্থক্য তিনি এই আয়াতগুলির আলোকে উল্লেখ করেছেন, আমি এক দুটি করে উল্লেখ করছি। তার মধ্যে একটি হলো ওখানে তাজরিয়ান, এখানে হচ্ছে নাদ্দা খাতান, প্রবাহমান ঝর্ণা দুই ঝর্ণা আগের দুই বাগানে, আর এই পরের দুই বাগানে হচ্ছে ফোয়ারার মতো উদ্বেলিত পানি, পানি উঠছে। আর বাগানের ক্ষেত্রে আগের আয়াতে কি পড়েছেন, ফিহেমা মিন কুল্লে ফাকিহা, সব রকমের ফলমূল, আর এখানে আছে ফিহেমা ফাকিহা, এখানে অনেক রকমের ফল, বহু বচন, মিন কুল কুল বলেন আল্লাহ বলছেন ফিহেমা ফাকিহা, এতে রয়েছে ফলমূল, ওয়ানাখলুন আর খেজুর রয়েছে, ওয়া রুম্মান এবং বেদানা রয়েছে, আনার রয়েছে। আল্লাহ ফাকরাব বলে তাহলে আনার আর খেজুর আর ফলের কথা বললেন, আর ওখানে বললেন সব রকমের ফল আছে, পার্থক্য সাধারণ মুমিনের মর্যাদা আর আল্লাহ পাকের যারা অত্যন্ত নিকটবর্তী আম্বিয়া সিদ্দিকিন সুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা ইলমে দিন শিখেছে এবং তার প্রচার করেছে, বারহাক যারা আলেম সোহাদার, দুটি তাফসীর, এক হচ্ছে আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে অথবা আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের যারা একত্রের সাক্ষী দিয়েছে, আলমাই কেরাম আল্লাহ পাক তাদের কথা বলেছেন। তো এই সোহাদা যারা যারা নফল এবাদত বন্দিগি করেছে এলমের সাথে, যারা সন্দেহ থেকেও বেঁচে থেকেছে, মাকরুহ থেকে অপছন্দনীয় থেকে বেঁচে থেকেছে। সুতরাং আপনি যদি একজন মমিন হিসাবে জান্নাতে যান কিন্তু মাকরুহ যেটাকে বলছেন সেই মাকরুহ কাজ যদি করেন, অপছন্দনীয় কাজ যদি করেন, তাহলে ওই জান্নাত পাবেন না আপনি। আপনি দুনিয়ার ক্ষেত্রে স্কুলে পড়ার সময় মাদ্রাসায় পড়ার সময় তো আপনি এরকম করতেন না যে যার থার্ড ডিভিশনে 33 পেলে পাস করে নেব, 40 পেলে কাজ হয়ে যাবে, এরকম তো ছিলেন না আপনি। তাহলে আখেরাতের ক্ষেত্রে কেন এমন থাকবেন আপনি? আল্লাহ হচ্ছেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তবে মনে রাখবেন যে যারা নিচু শ্রেণীর জান্নাতি হবে তারা ওপর শ্রেণীর জান্নাতিদেরকে দেখে কোন রকম হাহুতা আক্ষেপ করবে না, বুঝতে পারবে না, যদি বুঝতে পারে তো মানুষ শান্তি পাবে না। আপনার দুই তলা বাড়ি আর মাশাআল্লাহ খুব ভালোই বাড়ি তৈরি করেছেন, কিন্তু আপনার পাশে যদি পাঁচতলা বাড়ি থাকে তা আপনার মনে শান্তি হবে না। আপনার 2010 মডেলের যদি গাড়ি থাকে আর একজন নিয়েছে 2011 গাড়ি নিয়ে এসছে তা আপনার মনে শান্তি হবে, আমার চাইতে ভালো গাড়ি নিয়ে এসছে, তাই না? এই জন্য আল্লাহ পাক জান্নাতে জান্নাতিদেরকে বুঝতে দেবে না, সবাই মনে করবে আমার চাইতে বড় আর কি আছে, আমার চেয়ে বেশি নিয়ামতে কি আছে। কোরআনে কারিমে এই মর্মে আয়াত রয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য যা কিছু তোমাদের মন চাইবে তাই দেওয়া হবে। তাহলে ওই আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।